خالدين فيها أبدا إن الله عنده أجر عظيم صدق الله مولانا العظيم معظم دوستو بزرگ اور بھائیو دنیا کی یہ چھوٹی سی زندگی جو ہے یہ آخرت کی ابدی زندگی کے بنانے کے لیے اس کی تیاری کے لیے اللہ نے عطا فرمائی ہے یہ زندگی دنیا کی زندگی جیسے بچوں کے کھیل کود ہوتا ہے تھوڑی دیر کے لیے ہوتی ہے وہ کھیل کود تھوڑی دیر کے لیے ہوتا ہے بچے جہاں حقیقی بھوک آتی ہے تو فوراً بھاگتے ہیں ہاں دنیا میں تو یہ اپنے بچپنے میں کھیلتے ہیں ہاں کھانا بھی پکاتے ہیں ریت میں کھانا بھی پکاتے ہیں یہ تمام کے تمام میرے دوستو کھیل ہو رہا ہے اور جہاں بھوک لگی کہ وہ تمام چھوڑ کے میرے دوستو گھر کی طرف بھاگ جاتے ہیں یہ دنیا ایسی ہے کھیل کود ہے تھوڑے دنوں کا کھیل ہے پھر ایک دم انسان کی موت آئے گی اور موت کے بعد اس کے سامنے حقیقی زندگی آئے گی جہاں حقیقی بھوک ہوگی جہاں حقیقی پیاس ہوگی اور جہاں حقیقی اللہ کی طرف سے نعمتیں ملیں گی جو کبھی ختم نہیں ہوں گی اس آخرت کی ابدی زندگی کے لیے اس دنیا کی زندگی کو کھیل کود میں گنوانے کے بجائے آدمی اپنی آخرت کی ابدی زندگی کی تیاری کے لیے محنت کرے نحمده ونصلي على رسوله الكريم اما بعد میرے محترم دوست اور بزرگوں اللہ تعالی رحمت و ثنا پر حضور صلی اللہ علیہ وسلم پورے درود شریف پاٹ کرار پر قرآن کریم کوئک جگہ تھی آیات تلاوت کریں ارپر بولیں جو دنیا سامان جیون سامان سمائٹا آخرات প্রস্তুতি নেওয়ার জন্য যে আখেরাত অনন্তকালের কোনদিন শেষ হবে না কোরআনে কারিমের আয়াতের উদ্ধৃতি দিয়ে উনি বলেন যে আল্লাহ তাআলা বলছেন যে দুনিয়ার দৃষ্টান্ত হইল বাচ্চাদের খেলাধুলার মতো বাচ্চারা খেলাধুলা করে মাটি দিয়ে রান্না করে রান্না বান্না খুব ব্যস্ত থাকে খাওয়ার জন্য তারা প্রস্তুতি নেয় কিন্তু যখন প্রকৃত ক্ষুধা যখন লাগে তখন খেলনার খাবার আর খেলনার ভাত দোস্ত সবকিছু রেখে ভাগে মায়ের দিকে বাড়ির দিকে দৌড়ায় ঘরের দিকে দৌড় দেয় যখন প্রকৃত ক্ষুধাটা লাগে তো মেরে মহতরাম দোস্ত আর বুজুর্গ এই দুনিয়াটা হলো বাচ্চাদের খেলাধুলার মতো যখন নাকি এর সময়টা শেষ হয়ে যাবে খেলাধুলার সময়টা শেষ হয়ে যাবে খেলাধুলা অল্প সময়ের জন্যই হয় দিন রাত চব্বিশ ঘন্টা কেউ খেলাধুলা করে না কোনো বাচ্চা খোদা পিপাসা লাগা পর্যন্ত করে বলেন যে এই খেলাধুলার সময়টা যখন শেষ হয়ে যাবে তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে মৌতের ফয়সালা হবে আর মানুষ যখন তখন মারা যাবে দুনিয়ার থেকে চির বিদায় নিয়ে চলে যাবে আখেরাতের দিকে রওনা হবে ওই আখরাতে যাওয়ার পরে প্রকৃত ক্ষুধাটা লাগবে যে ক্ষুধার কোনো শেষ নাই প্রকৃত পিপাসা লাগবে যে পিপাসার কোনো শেষ নাই ওই ক্ষুধা পিপাসা নিবারণের ব্যবস্থা করে যাওয়ার জন্য আল্লাহ তাআলা এখানে আমাদেরকে পাঠাইছেন যেভাবে ক্ষুধা পিপাসার যাতনা সেখানে থাকবে অনুরূপভাবে সেখানে আল্লাহ তাআলার নিয়ামতও থাকবে অপরন্ত নিয়ামত থাকবে যেই নিয়ামতে মানুষের চোখ ঠান্ডা হয়ে যাবে ওই নিয়ামতটা এমন যা কোনোদিনও মানুষের হাত থেকে আর কোনোদিন ছিনাই নেওয়া হবে না কোনোদিন এটা শেষ হবে না কোনোদিন এটা পুরানা হবে না মেরে মহতরাম দোস্ত বুজুর্গ ওই অনন্তকালের জীবনের প্রস্তুতির জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে সামান্য সময়ের জন্য পাঠাইছে انسان دنیا میں اللہ نے اسے تھوڑی زندگی دے کر دنیا میں بھیجا ہے یہ اپنے جینے کے لیے نہیں آیا بلکہ اسے مرنا ہے دنیا کی زندگی کو اللہ نے موت اور حیات کے بیچ میں رکھا ہے کوئی انسان دنیا میں جینے نہیں آیا ہر انسان دنیا میں مرنے کے لیے آیا ہے اور مرنے کے بعد جب آخرت میں منتقل ہوگا تو آخرت کی زندگی وہ جینے کے لیے ہے ہمیشہ کے لیے ہے, جہاں کبھی موت نہیں آئے گی وہاں ہمیشہ انسان زندگی گزارے گا اور ہمیشہ کے لیے رہے گا. وہ آخرت کی حقیقی زندگی ہے. دنیا کی زندگی دھوکہ ہے, آدمی دھوکے میں زندگی گزار دیتا ہے, حالانکہ اصل زندگی موت کے بعد آنے والی ہے, اور اس موت کے بعد آنے والی زندگی کا بننے اور بگڑنے کا پورا مدار اس دنیا کی زندگی پر ہے. تمام نبیوں نے انسانوں کو آ کر یہی حقیقت سمجھائی ہے, یہ دنیا کی زندگی حقیقی زندگی نہیں ہے, یہاں سے تمہیں مر کر جانا ہے, اور موت کے بعد آخرت کی ایک ابدی زندگی آنے والی ہے جہاں کی کامیابی اصل کامیابی ہے اور جہاں کی ناکامی اصل ناکامی ہے, اور وہاں کی کامیابی اور ناکامی کی ناکامی کے لیے یہ دنیا ہی کی زندگی ہے. اس دنیا کی زندگی میں انسان اگر اللہ کی اطاعت والی زندگی جو نبیوں نے آ کر انسانوں کو بتائی, اور اخیر میں نبیوں کے سردار حضرت محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم نے دنیا کے انسانوں کو آخرت کی زندگی بننے کے لیے اور دنیا کی وقتی زندگی میں کامیابی حاصل کرنے کے لیے اللہ کی طرف سے زندگی گزارنے کا ایک طریقہ آپ نے عطا فرمایا جو دین اسلام ہے. یہ دین اسلام جو محنت کر کے زندگی میں لائے گا اللہ تعالی شانہو اس کی دنیا کی زندگی وقتی زندگی میں بھی خدا اسے خوشحال اطمینان اور سکون عطا فرمائیں گے, اور مرنے کے بعد کی ابدی زندگی میں ہمیشہ ہمیشہ کے لیے کامیاب فرما کر اپنی رضا کا پروانہ عطا فرمائیں گے. تو میرے محترم دوست اور بزرگوں نے بولیں যে দুনিয়াতে মানুষ আসে চিরদিন বেঁচে থাকার জন্য না, দুনিয়াতে আসে হল মরার জন্য. দুনিয়াতে যে আসবে সে মারা যাবে, এটি হল সিদ্ধান্ত. কেমন যেন মরতেই আসছে এই দুনিয়াতে, দুনিয়ার থেকে মওতের মাধ্যমে আল্লাহ এই দুনিয়াকে ছেড়ে চলে যেতে হবে. জন্ম মৃত্যু, জন্ম আর মৃত্যু, এই দুইয়ের মাঝের সময়টা হল দুনিয়ার জীবন. জন্মের মাধ্যমে আসবে, মৃত্যুর দরজা দিয়ে বের হয়ে যাবে. এই মৃত্যুর দরজা দিয়ে বের হয়ে যে সে আখরাতের অনন্তকালে জীবনে সে প্রবেশ করবে. তো এই আখরাতের অনন্তকালের জীবনের সুখ শান্তি নিরাপত্তার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন যে প্রস্তুতি নিয়ে আসো. দুনিয়ার জীবন তো শেষ হয়ে যাবে, কিন্তু আখরাতের জীবনের কোনো শেষ নাই. ওইখানে অশান্তিরও শেষ নাই, ওখানে শান্তিরও শেষ নাই. এই কথাটাকে জানান দেওয়ার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে আম্বিয়া ইকরাম আলাইহিস সালাতু ওয়াসসালাম গণকে পাঠাইছেন মানুষদেরকে সতর্ক করার জন্য, মানুষদেরকে প্রকৃত জীবন যেতে, অপরন্ত জীবন যেতে, ওই জীবনটার খবর দেওয়ার জন্য আল্লাহ তাআলা নবীদেরকে পাঠাইছেন. নবীরা দুনিয়াতে আসছেন, এসে মানুষদেরকে এই আখেরাতের অনন্তকালের জীবনের খবর দিচ্ছেন এবং অনন্তকালের প্রস্তুতির জন্য আমলের কথা বলছেন. বলেন যে এইভাবে একই ধারাবাহিকতায়, একই সিলসিলায়, একই সূত্রে আখিরুন নবী সাইয়্যিদুল আম্বিয়া ফাতরে রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আসছেন ওই একই কথা বলার জন্য, যে দুনিয়ার জীবনটা অস্থায়ী, এখানে চিরদিন থাকা যাবে না, আখেরাতের জীবনটা হইল স্থায়ী. ওই আখেরাতের জীবনের কামিয়াবি আর সফলতা, নাজাত, মুক্তি, এটার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে যে জীবন যাপনের তরিকা নবী নিয়ে আসছেন ওইটাকে বলে দিন. দুনিয়াতে আমাদের জন্য জরুরি হল যে আল্লাহ তাআলার ফরমাবরদারী জীবন, আল্লাহ তাআলার অনুগত্য হয়ে জীবন যাপন করা, জীবনে চলাটা শিখা, আল্লাহ তাআলার হুকুমের তাবে হয়ে, আল্লাহ তাআলার মনসার তাবে হয়ে জীবন যাপন করাটা শিখা, এটার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন. এই তরিকাটা কিভাবে জীবন যাপন করলে আল্লাহ তাআলার অনুগত্যের অনুকূলে হয়, এই তরিকাটা নিয়েই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সমস্ত আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াসসালাম গণ এই দুনিয়াতে আগমন করছিলেন. বলেন ওই তরিকাটার নামই হল দিন, ওই তরিকাটার নাম হল দিন. যেই ব্যক্তি এই দুনিয়ার সামান্য সময়ে সামান্য কয়েকটা দিনে ওই দিনের অনুসরণ করবে, দিন যে দিন নবী নিয়ে আসছেন, আমাদের ওই দিনটার নাম হইল ইসলাম, যে ইসলাম নবী দুনিয়াতে নিয়ে আসছেন ওই ইসলাম অনুযায়ী যে দুনিয়াতে জীবনযাপন করবে। যে কয়টা দিনে আছে এই কয়েকটা দিন ইসলাম অনুযায়ী জীবনযাপন করবে এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী চলবে। বলেন যে আল্লাহ তাআলা তাকে আখেরাতের অনন্তকাল অপরন্ত জীবনে আল্লাহ তাআলা তার জন্য সুখের ফয়সালা করে দিবেন, শান্তির ফয়সালা করবেন, কামিয়াবির ফয়সালা করবেন, আবাদুল আবাদ জিন্দেগি সে সুখ শান্তি নিরাপত্তায় থাকবে। শুধু আখেরাতেই থাকবে, দুনিয়াতে তার কিছু কি হবে না? বলে না, দুনিয়াতেও আল্লাহ তাআলা তাকে সুখে সুখে রাখবেন, দুনিয়াতেও আল্লাহ তাআলা তাকে শান্তিতে রাখবেন, দুনিয়াতেও আল্লাহ তাআলা তাকে নিরাপত্তায় রাখবেন। এই ইসলামের অনুসরণের মধ্যে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনীত দিনের অনুসরণের মধ্যে, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত দিনের অনুসরণের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে আখেরাতের জীবনেও কামিয়াব করবেন, আখেরাতের জীবনের জন্য কামিয়াবি রাখছেন এবং দুনিয়ার জীবনেও কামিয়াব করবেন, দুনিয়ার সামান্য জীবনের মধ্যেও জন্য আল্লাহ তাআলা কামিয়াবি রাখছেন যেই জিনিসের মধ্যে, সেটা হলো নবীর আনীত আল্লাহ তাআলার পক্ষ থেকে পাঠানো নবীর আনীত দিনের মধ্যে। ইসলিয়ে মেরে ভাই আর নবী নে اور نبیوں کے سردار حضرت محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم نے دنیا کے انسانوں کو ایمان اور ایمانی زندگی کی محنت پر ڈالا کہ دنیا کے انسان اپنے دل کے اندر کے یقین کو اگر درست کر لیں گے اور یہ ایمان دل کی گہرائیوں میں اگر آ جائے گا تو پھر انسانوں کی زندگی خواہشات سے ہٹ کر اللہ کی اطاعت پر زندگی بن جائے گی اور اللہ کی اطاعت پر زندگی جب انسانوں میں آ جائے گی تو اللہ تعالیٰ خوش ہو کر ان کی آخرت کی ابدی زندگی کو ہمیشہ ہمیشہ کے لیے کامیاب کر دے گا اور دنیا کی وقتی زندگی میں بھی اللہ تعالیٰ شانوں انہیں خوشحال بنا دے گا۔ لہذا میرے بھائیوں، ہر نبی نے اپنے زمانے کے لوگوں کو ایمان کی دعوت دی اور ایمان کی محنت پر ڈالا اور ایمانی زندگی کی دعوت دی اور ایمانی زندگی ان کی زندگی میں آئے اس کی محنت پر ڈالا۔ اور جب جن انسانوں نے نبیوں کی بات کو مانا اور نبیوں کی دعوت کو قبول کیا اور اپنی زندگی میں محنت کر کے ایمانی صفات پیدا کیے اور ایمانی زندگی اللہ کی دعوت زندگی کو اختیار کیا، اللہ تعالی شانہ نے انہیں ہر حال میں دنیا میں کامیاب کیا، غربت میں، مالداری میں، بادشاہت میں، وزارت میں، جس پوزیشن اور جس حال میں وہ تھے اس حال میں اللہ نے انہیں دنیا میں بھی عزت دی، دنیا میں بھی کامیاب کیا اور دنیا میں ان کی زندگی خوشحال بنائی اور موت کے بعد کی ابدی زندگی میں ہمیشہ ہمیشہ کی کامیابی کی نبیوں کے ذریعے ان کے کامیابی کی خبر دی۔ بولیں جی جنو امدن نبی ایبن سمست انبیاء کرام علیہ الصلوۃ والسلام کون اللہ تعالیٰ پکھ تھیکے پریرت ہوئے دنیا مانوشر کاچے آسچن انرا دوٹا جنیشر محنت کرچن একটা হল দিনের দিকে মানুষদেরকে ডাকছেন আর একটা হল ওই মেহনতের দিকে দাওয়াত দিচ্ছেন যে মেহনতের দ্বারা দিন মানুষের জীবনের মধ্যে আসে। যখন যদি কোনো মানুষের মধ্যে দিন আসে তার ভিতর আল্লাহ তাআলার ফরমাবরদার হয়ে যায়, ভিতর আল্লাহ তাআলার আনুগত্য হয়ে যায়, তো মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ সে তো দুনিয়া এবং আখেরাতে কামিয়াব। বলেন যে সমস্ত নবী এই দুইটা জিনিসের দিকেই ডাকছেন, একটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে পাঠানো যে দিন সেই দিনের দিকে ডাকছেন আর একটা হলো ওই দিন যেই মেহনতের দ্বারা মানুষের জীবনে আসে, যেই মেহনতের দ্বারা মানুষের জীবনে আসে ওই মেহনতের দিকে ডাকছেন। যদি কোনো মানুষ এই দুনিয়ার সামান্য জীবনে সামান্য সময়টার মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত দিন আল্লাহ তাআলার পছন্দনীয় যে দিন ওই দিনকে গ্রহণ করে এবং মেহনতের মাধ্যমে নিজের ভিতরে ওই দিনকে অর্জন করে, নিজের ভিতরে দিনকে আনে, নিজের ভিতরকে পাক করে, নিজের ভিতরকে আরোগ্য বানায় আল্লাহ তাআলার আহকামাতে, তো মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ এই লোকটাকে আল্লাহ তাআলা আখেরাতের অফুরন্ত জীবনে, যেই জীবনের কোনো শেষ নাই ওই জীবনে আল্লাহ তাআলা তাকে কামিয়াব করবেন, দুনিয়ার জীবনেও আল্লাহ তাআলা কামিয়াব করবেন, তাকে সফলতা দান করবেন। চাই সে যে কোনো পর্যায়ে হোক না কেন, যে কোনো শ্রেণীর হোক না কেন, যে কোনো মানুষ অতীতে আল্লাহ তাআলার পাঠানো দিনকে গ্রহণ করছে, দিনকে গ্রহণ করার পরে ওই মেহনতের মাধ্যমে দিন নিজের ভিতরে আনছেন, যেই মেহনতের মাধ্যমে দিন এসে থাকে ওই মেহনতকে তারা অবলম্বন করছে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতেও কামিয়াব করছেন এবং আখেরাতেও তাদের সম্বন্ধে কামিয়াবির ওয়াদা হয়ে গেছে। যদি গরিব হয়ে থাকে ওই গরিবি অবস্থার মধ্যেই আল্লাহ তাআলা তাকে কামিয়াব করছেন, সে যদি সম্পদশালী হয়ে থাকে সম্পদশালী অবস্থার মধ্যেই আল্লাহ তাআলা তাকে কামিয়াব করছেন, সে যদি মন্ত্রী হয়ে থাকে ও মন্ত্রিত্বের অবস্থার মধ্যেই থাকতেই তাদেরকে তাকে আল্লাহ তাআলা কামিয়াব করছেন, যদি বাদশাহ হয়ে থাকে বাদশাহী অবস্থায় আল্লাহ তাআলা তাকে কামিয়াব করছেন। কারণ কে কি এটা আল্লাহ তাআলার কাছে বড় বিবেচ্য বিষয় না, আল্লাহর কাছে বিবেচনার বিষয় হল সে দিনকে গ্রহণ করছে কিনা, দিনের ওই মেহনতকে নিজের উপরে নিজের ওই মেহনতকে সে নিজে করছে কিনা, যেই মেহনতটা যেই মেহনতের মাধ্যমে করলে মানুষের ভিতরে দিন আসে। যে কোনো ব্যক্তি, যে কোনো শ্রেণীর, যে কোনো স্তরের, যে কোনো জায়গার মানুষ এই দুই জিনিস করবে আল্লাহ তাআলা তাকে কামিয়াব করবেন। অতীতে প্রমাণ তাই, অতীতের বাস্তবতা তাই যে আল্লাহ তাআলা এই মেহনতকারীকে দুনিয়াতে ও আখেরাতে কামিয়াব করছেন, দুনিয়াতে কামিয়াব করছেন আখেরাতে কামিয়াবের খবর দিচ্ছেন। মিরাজ মেরে ভাইও, আল্লাহ তাআলা শানু ইস পুরি কায়নাত কে খালিক ভি হ্যায় ওর মালিক ভি হ্যায় ওর মুতাসাদ্দিফ হ্যায় ওর ওহি আল্লাহ সব কুছ করনে ধরনে ওয়ালে হ্যায় দুনিয়া মে ইয়ে পুরি দুনিয়া কা জো নিজাম হামারি আঁখে দেখ রহি হ্যায় জহাঁ সে জো কুছ হোতা হুয়া দেখ রহা দিখ রহা হ্যায় ইয়ে আসল হকীকত নাহি হ্যায় ইয়ে তো এক ধোকা হ্যায় আঁখো কা ধোকা হ্যায় আসল তো আল্লাহ কি কুদরত হ্যায় জো আল্লাহ কি কুদরত সে পুরা ইয়ে পুরা নিজামে আলম চল রহা হ্যায় তো আল্লাহ তাআলা কি কুদরত আসল হ্যায় দুনিয়া কি ইয়ে শকল আসল নাহি হ্যায় নবিয়ো নে আকর ইস বাত কো সমঝায়া হ্যায় কি ইনসান দুনিয়া মে দুনিয়া কি ওয়াক্তি জিন্দগি মে ওর আখিরত কি আবাদি জিন্দগি মে উস ওয়াক্ত তক কামিয়াব নাহি হো সকতা জব তক ইসকে দিল কা ইয়াকিন ঠিক না হো ওর জব তক ইয়ে ইয়ে ধোকে সে নিকল কর হকীকত পর না আয়ে ইয়ানি আঁখো সে আঁখো দেখি ইয়ে ধোকা হ্যায় আঁখো দেখি ইয়ে ধোকা হ্যায় আসল ইসকে পিছে আল্লাহ কি কুদরত হ্যায় জিস আল্লাহ কি কুদরত সে সব কুছ হো রহা হ্যায় আদমি কো আল্লাহ কি কুদরত নজর নাহি আ রহি ইন দুনিয়া কি চিজো কে পিছে ও কুদরত হ্যায় ও নজর নাহি আ রহি দুনিয়া কি চিজে মাল পেসে কৌড়িয়া ঠিকরে ওর মুল্ক ও মাল ইয়ে ইসকে আঁখো কে সামনে দিখ রহা হ্যায় জিসকি বুনিয়াদ পর ইয়ে আপনি আঁখো দেখি কে ধোকে মে ফস কর আপনি আপনি আপনি আখরত কো ভুল জাতা হ্যায় ওর আল্লাহ কি কুদরত কো ভুল কর জিন্দগি গুজারতা হ্যায় জিসকি বুনিয়াদ পর ইয়ে দুনিয়া মে ভি নাকাম হোতা হ্যায় ওর আখরত মে ভি নাকাম হোগা ইসলিয়ে কে ইস কায়নাত কে খালিক ও মালিক নে নবিয়ো কে জরিয়ে ইনসানো কো ইয়ে বাত সমঝাই হ্যায় কি তুমহারি কামিয়াবি ওর তুমহারি নাকামি তুমহারি জিন্দগিয়ো কে বননে না বননে কা তাআলুক মুলক ও মাল সে নাহি হ্যায় দুনিয়া কি চিজো সে নাহি হ্যায় আল্লাহ নে মুলক ও মাল ওর জমিন ও আসমান কে বীচ কা ইয়ে পুরা নিজাম ইসকো ইনসানো কে ইমতিহান কে লিয়ে পেদা কিয়া হ্যায় ইমতিহান কে লিয়ে বানায়া হ্যায় ইসকে সাথ ইনসানো কি জিন্দগি বননে ও বিগড়নে কা কোই তাআলুক নাহি হ্যায় জিন্দগি বননে ও বিগড়নে কা তাআলুক তো আল্লাহ কি কুদরত সে হ্যায় আল্লাহ আপনি কুদরত সে জিসকি জিন্দগি বানায়েগা বনেগি ওর আল্লাহ জিসকি জিন্দগি কো উজাড়েগা উজড় জায়েগি চাহে দুনিয়া ইসকে হাথ মে হো ইয়া না হো আসল মসলা আল্লাহ কি কুদরত কা হ্যায় আল্লাহ কি কুদরত সে ইনসান কি জিন্দগি বনেগি ওর আল্লাহ কি কুদরত সে ইনসান কি জিন্দগি উজড়েগি ক্যুঁ ওর ইসকা জাবতা কিয়া হ্যায় ওর ইসকা জাবতা নবিয়ো নে বাত বতাই হ্যায় জো আপনি ঈমান কো বানা লেঙ্গে ওর জো আপনি আমাল কো দুষ্ট কর দেঙ্গে আপনি আঁখো দেখি সে নিকল কর আল্লাহ কি গায়ব আল্লাহ কি গায়ব পর ইয়াকিন করকে নবিয়ো কি আজ দি হুই তালিমাত ওর নবিয়ো কে দি হুই রাস্তে মে জিন্দগি গুজারেঙ্গে আল্লাহ তাআলা ইনহে হর হাল মে কামিয়াব করেগা দুনিয়া কি জিন্দগি ভি দুনিয়া মে ভি ইয়ে কামিয়াব হোঙ্গে ওর মরনে কে বাদ কি অবধি জিন্দগি জো হামেশা হামেশা কি হ্যায় উস হামেশা কি জিন্দগি মে আল্লাহ তাআলা হামেশা হামেশা কি কামিয়াবি আতা ফরমা কর ইনহে হামেশা কি নিয়ামত আতা ফরমাবেগা। মালেন যে মেরে মুখতার দোস্তর বুজুর্গ, আল্লাহ তাআলা এই দুনিয়ার খালেক, সমস্ত মখলুকাতের খালেক আল্লাহ তাআলা, সমস্ত মখলুকাতকে আল্লাহ তাআলাই বানাইছেন। এবং বানানো ওয়ালাও তিনি, মালিকও তিনি, নিয়ন্ত্রণকারীও তিনি। আল্লাহ তাআলা বানাইছেন, আল্লাহ তাআলাই মালিক, আল্লাহ তাআলাই সমস্ত সৃষ্টিকে নিয়ন্ত্রণ করতেছেন, আল্লাহ তাআলা আপন কুদরতের দ্বারাই করতেছেন। বলেন যে দুনিয়াতে যা কিছু ঘটতেছে, যা কিছু হইতেছে, এটা প্রকৃতপক্ষে এবং বাস্তব কথাটা হলো যে আল্লাহ তাআলাই করতেছেন, আপন কুদরতের দ্বারা করতেছেন। আমরা চোখে যেটা দেখতেছি, বিভিন্ন জায়গা থেকে আমরা দেখতেছি, ভাই যে ইলেকট্রিক বসেন, বসেন ভাই, তো মেরে মোহতরাম দোস্ত, আল্লাহ কি বাত বজমত সে শুনো, মেয়ে মোহতাজ বনকর আল্লাহ তাআলার আল্লাহর কথাকে আমরা বড় আজমতের সাথে, গুরুত্বের সাথে শুনি, নিজেকে মোহতাজ বানায় শুনি, যে আমার এটা দরকার, আমার নিজের প্রয়োজন মনে করে শুনি, লড়াচড়া না করি, পাশে কেউ উঠতে চাইলে তাকে মেহরবানি করে বসাই দেখি। তো মেরে মোহতরাম দোস্ত বুজুর্গ, আমরা চোখে যেটা দেখতেছি এটা হলো ধোকা, যেখান থেকে হওয়া দেখতেছি আসলে ওখান থেকে হয় না, ওর অন্তরালে আল্লাহ তাআলার কুদরত কাজ করতেছে, এটাই হলো আসল, এটাই হলো আসল, যে আল্লাহ তাআলার কুদরতের দ্বারা হইতেছে, আল্লাহ তাআলার কুদরতের দ্বারাই সবকিছু হইতেছে। বলেন যে মেরে মোহতরাম দোস্ত বুজুর্গ, এই জন্য নবীদের তালিম এটাই ছিল যে নিজের ইমানকে ঠিক করো, সবকিছু আল্লাহ তাআলা করেন, আপন কুদরতের দ্বারা করেন, এইটাকেই অন্তরের মধ্যে বসাও, এইটাকে যখন এইটাকে অন্তরের মধ্যে বসাও এবং আল্লাহ তাআলার আহকামাতের পাবন্দির সাথে নিজের জীবন যাপন করো, এর মধ্যে হলো দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি, সফলতা, নাজাত, মুক্তি, শান্তি, সবকিছু এর মধ্যে। কোন মখলুকের কোনো ক্ষমতা নাই, সৃষ্টির কোনো ক্ষমতা নাই কোনো কিছু করার জন্য, সৃষ্টির কোনো ক্ষমতা নাই, সব কিছুর অন্তরালেই আল্লাহ তাআলার সেই মহান কুদরত কাজ করতেছে। নবীরা এসে দাওয়াত দিচ্ছেন যে তোমরা চোখে দেখা জিনিসকে দেখে দেখে চলাকে বন্ধ করো, আল্লাহ তাআলাকে বিশ্বাস করো যিনি গায়েবে আছেন, আল্লাহ তাআলার কুদরতকে বিশ্বাস করো যে কুদরতের দ্বারা আল্লাহ তাআলা সবকিছু করতেছেন। এইটার এই ইমানটাকে তোমরা নিজের মধ্যে তৈরি করো, নিজের মধ্যে আনো এবং আল্লাহ তাআলার আহকামাতের পাবন্দ হয়ে জীবন যাপন করো। যদি তোমাদের ইমান ঠিক হয়ে যায়, গায়েবের উপরে বিশ্বাস, নবীর খবর অনুযায়ী, নবী যেভাবে বলছেন এই অনুযায়ী যদি আমাদের ইমান ঠিক হয়ে যায় এবং আল্লাহ তাআলার যে হুকুম, যেইভাবে জীবন যাপন করার জন্য দুনিয়াতে যেইভাবে জীবন যাপন করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন, আমরা নির্দেশিত নবীর মাধ্যমে আমাদের কাছে পৌঁছে, ওইভাবে যদি আল্লাহ তাআলা আমরা আমাদের দুনিয়ার এই সামান্য সময়টা, দুনিয়ার অতি অল্প সময়টাকে আমরা পার করতে পারি আল্লাহর উপর ইমান আনার পরে, আল্লাহ তাআলার আহকামাত অনুযায়ী যদি আমরা এই সময়টাকে পার করতে পারি, তো মেরে মোহতরাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতেও ভালো রাখবেন, দুনিয়াতেও সুখে শান্তিতে রাখবেন, আর আখেরাতে আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখবেন, সুখ শান্তিতে রাখবেন। বলেন যে আমাদের জীবন গড়ল না নষ্ট হইল, বা আমাদের জীবনটা গড়ার বা বিনষ্ট হওয়ার সম্পর্ক কোনো মখলুকের সাথে না, কোনো মখলুকের সাথে না, কোনো জিনিসের সাথে না, সম্পদের সাথে সম্পৃক্ত না, কোনো পোস্ট পজিশনের সাথে সম্পৃক্ত না, কোনো বাচ্চাই সাথে কোনো বাচ্চাই সাথে সম্পৃক্ত না, যে আমি যদি এই পরিমাণে সম্পদের মালিক হয়ে যেতে পারি তাইলে আমার জীবনটা, আমার জীবনটা সুখের হবে, শান্তির হবে, আমার জীবনটা নিরাপদ হবে, নিরাপদে হবে, নিরাপত্তার হবে, না, মালের সাথে কোনো সম্পর্ক নাই, জীবন গড়ার ক্ষেত্রে পথে মালের সাথে কোনো সম্পর্ক নাই, মুলকের সাথে সম্পর্ক নাই, দুনিয়ার কোনো জিনিসের সাথে সম্পৃক্ত না, আমাদের জীবন আমার জীবন গড়বে বা আমার জীবন নষ্ট হবে এর সম্পর্ক হইল মালিকের সাথে। যদি আমার সম্পর্ক মালিকের সাথে হয়ে যায়, আমার বিশ্বাস, অন্তরে বিশ্বাস যদি আল্লাহর উপরে স্থায়ী হয়, আল্লাহ তাআলার কুদরতের উপরে হয়, আর আমার জিন্দেগির আমল যদি আল্লাহ তাআলার আহকামাত অনুযায়ী হয়, তাহলে যে কোনো জায়গায় থাকি না কেন, যে কেউ হই না কেন, আল্লাহ তাআলা আমাকে কামিয়াব করবেন। এর সাথে হলো কামিয়াবির সম্পর্ক, অর্থাৎ ইমান আর আমলের সাথে হলো কামিয়াবির সম্পর্ক, মাল আর মুলকের সাথে না, সমস্ত নবীদের দাওয়াত এইটাই ছিল যে ইমান আমলকে ঠিক করো, আল্লাহ তাআলাকে বিশ্বাস করো, আল্লাহ তাআলার কুদরতের দ্বারা সবকিছু করতেছেন, এইটাতে তুমি বিশ্বাসী হও, এইটাতে তুমি বিশ্বাসী হও এবং আল্লাহ তাআলার মর্শ অনুযায়ী জীবনযাপন করো, তুমি দুনিয়াতেও কামিয়াব হবে এবং আখেরাতেও কামিয়াব হবে। এই কথাটা আমাদের খুব ভালো করে বোঝা উচিত, আমার অন্তর থেকে, আমাদের সকলের অন্তর থেকে এই কথাটা বের করে দেওয়া উচিত যে মালের সাথে মুলকের সাথে আমাদের জীবন গড়া ভাঙার কোন সম্পর্ক নাই। আমাদের জীবনের গড়া ভাঙার সম্পর্ক হল আল্লাহ তাআলার হুকুমের সাথে, আল্লাহ তাআলার কুদরতের সাথে, আল্লাহ তাআলার জাত ও সিফাতের উপর ইমানের সাথে। আমাদের ইমান যখন ঠিক হবে, আমাদের আমাল যখন সহিহ হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা আমাদের জিন্দেগিকে বানাবেন। এই বিশ্বাসকে অন্তরের মধ্যে বসানোর জন্য আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াসসালামের মেহনত ছিল। আমাদের জন্য জরুরি হলো এটা যে আল্লাহ তাআলা যিনি সবকিছু করেন, ওই আল্লাহ তাআলাই আমার খালেক, ওই আল্লাহ তাআলাই আমার মালিক, ওই আল্লাহ তাআলাই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবকিছুকে নিয়ন্ত্রণ করতেছেন। এই জন্য আমাদের কামিয়াবের সম্পর্ক ওই আল্লাহ তাআলার সাথে হয়ে যাওয়ার মাধ্যমে। আজ কি দুনিয়া মে দুনিয়া কে তমাম ইনসান পরেশানি হুয়ে হ্যায়, মুশকিলাত মে হ্যায়, ইসকি ওজহ ইয়ে নাহি হ্যায় কি দুনিয়া কে ইনসানো কে পাস রাহত আরাম কে নকশে কম হ্যায়। রাহত আরাম কে নকশে তো বহুত দিন কে পাস আ চুকে, আর দুনিয়া নে আর দুনিয়া কে ইনসানো নে ইস মাদ্দি চিজো মে বড়ি তরক্কি কি আর অজীব অজীব তরক্কি কি, লেকিন ইনকি মুশকিলাত হল নাহি হুই, পরেশানিয়া দূর নাহি হুই। কিসি জমানে মে বাদ তো কিসি কো খবর দেনে কে লিয়ে খত লিখনা পড়তা থা আর কই দিনো কে বাদ খত পৌঁছতা থা, আজ কি দুনিয়া নে তরক্কি কি, দু মিনিট মে ও বাত ওয়া পৌঁছ জাতি হ্যায়, লেকিন ইনসান কো রাহত তো নাহি মিলি, ইনসান কি পরেশানিয়া দূর নাহি হুই, বলকে পরেশানিয়া বাড়তি হি গই আর বাড়তি হি যা রহি হ্যায়। وجہ اس کی یہ نہیں ہے کہ انسانوں کے پاس مال نہیں، پیسے نہیں، کوڑیاں نہیں، سیکرے نہیں، ٹیکنالوجی نہیں، سب آیا اس کے پاس اور سب اس نے حاصل کیا، لیکن اللہ کا جو ضابطہ ہے اس ضابطے سے انسان نے اپنے آپ کو ہٹایا، جس کی بنیاد پر آسمانوں سے اللہ کا جو فیصلہ انسانوں کے لیے آیا ہے وہ ان کی زندگیوں کے اجاڑنے کا آیا ہے۔ پریشانیوں مصیبتوں کا فیصلہ اوپر سے آیا ہے، مصیبتیں اپنے طور پر نہیں آتی، مصیبتیں اللہ کی طرف سے انسانوں پر لائی جاتی ہیں۔ کیوں؟ جب انسان اپنی ذات سے بگڑتا ہے، اس کے ایمان میں بگاڑ پیدا ہوتا ہے، اور ایمان میں بگاڑ پیدا ہونے کی بنیاد پر اس کے اعمال بگڑتے ہیں، اور جب زمین پر اپنے اعمال کو بگاڑتا ہے تو اللہ تعالیٰ آسمان سے اس کے حالات کے بگاڑنے کا فیصلہ کرتا ہے۔ اور انسان چاہے کتنی دنیا کی چیزوں میں ہو، لیکن اس کے باوجود یہ دنیا میں پریشانیوں کا شکار ہوتا چلا جاتا ہے۔ جیسے آج کی دنیا کا حال ہے، دنیا کا کوئی انسان چاہے مالدار ہو یا غریب ہو، بادشاہ ہو یا رعیت ہو، ٹیکنالوجی کے والا نہ ہو، جو بھی اس کے پاس ہے، ہونے کے باوجود ہر انسان اپنی اپنی جگہ پر پریشانی کا شکار ہے، اور ہر انسان کی زبان کا ایک ہی بول ہے کہ پرابلم بہت زیادہ ہے اور ٹینشن بہت زیادہ ہے۔ یہ ہر انسان کی زبان کا بول ہے، پرابلم اور ٹینشن بچوں کی زبانوں پر، بڑوں کی زبانوں پر، مردوں کی زبانوں پر، عورتوں کی زبانوں پر، میرے دوستوں چاند پر پہنچنے والوں کی زبانوں پر، اور جو دوستوں میں تو غربت زندگی گزارنے والے ہیں ان کی زبانوں پر، یہ تمام کی زبانوں پر یہ بات ہے۔ کیوں؟ کہ انسان نے اپنی ذات کو بھول کر اور اپنے آپ کو بنانے کے بجائے یہ انسان دنیا کی مادی چیزوں کے بنانے کے چکر میں پڑ گیا، اور اپنے آپ کو اس نے بھلایا، اپنے ایمان پر محنت کرنا چھوڑ دی، اور اپنے اعمال کو اللہ کی اطاعت والے زندگی گزارنے کے لیے محنت کرنا چھوڑ دی، جس کی بنیاد پر یہ اللہ کی زمین پر اللہ کا نافرمان بن کر، خواہشات کا غلام بن کر، اللہ کے حکموں کے خلاف ورزی کرتے ہوئے یہ دنیا کا انسان زمین پر جی رہا ہے، جس کی بنیاد پر اللہ کی طرف سے اس کی زندگی کے اجاڑ اور بگاڑ کا فیصلہ آ رہا ہے۔ مولانا جی، میں نے محترم دوستو بزرگو، برتمان دنیا تے سکل مانوشی پریشان، غریب پریشان، مالدار پریشان، بادشاہ پریشان، سمپت شالی پریشان، দুনিয়ার যত তবকার মানুষ আছে, শিক্ষিত অশিক্ষিত, শহরের গ্রামের সকলেই পরেশান। বলে যে পরেশানির কারণ তো এমন না যে পরেশানির কারণ হইল সুখ শান্তির সামান, যেটা ভোগ বিলাসের সামান, এটা মানুষের কাছে নাই, অল্প, এই জন্য পরেশান। না, সামানের কোনো শেষ নাই, সামানের কোনো স্বল্পতা নাই। যে সামানের দিয়ে মানুষ ভোগ বিলাসে করতে চায় তার কোনো অভাব নাই। দিন যত যাইতেছে তত বেশি ভোগ বিলাসে তার সামান তৈরি হইতেছে, বাজারে আসতেছে। এমন না যে জীবন যাপনের রাস্তাটা একটু সংকীর্ণ হয়ে গেছে, ব্যবস্থাটা একটু সংকীর্ণ হয়ে গেছে, অপ্রতুল, তা না, বরং বহুত প্রশস্ত। কিছুদিন আগেও এক জায়গা থেকে আরেক জায়গাতে খবর দেওয়ার জন্য চিঠি লেখার দরকার হইত, মানুষের চিঠি লিখত। আজ সেই চিঠি কবে যাবে, কতদিন পরে যে ওই চিঠি পাইত, তখন যে খবরটা পাইত। আর এখন কেমন হয়েছে যে মিনিটের মধ্যে দুনিয়ার এই প্রান্তের থেকে প্রান্ত খবর দেওয়া যাইতেছে, খবর দেওয়া যায় মিনিটের মধ্যে, খবর দেওয়া যাইতেছে। তো বোঝা গেল যে ব্যবস্থাপনার কোনো কমি নাই, কিন্তু তারপরও দিন যত যাইতেছে পরেশানি বাড়তেছে, সকলেরই পরেশানি বাড়তেছে। বস্তিতে যে থাকে সেও পরেশান, দালানে যারা থাকে তারাও পরেশান, পয়সা কড়ি আছে তারাও পরেশান, পয়সা কড়ি যাদের কাছে নাই তারাও পরেশান, পড়ালেখা জানে তারাও পরেশান, পড়ালেখা জানে না তারাও পরেশান, পুরুষরাও পরেশান, মহিলারাও পরেশান, মালিকও পরেশান, কর্মচারী পরেশান, প্রেসিডেন্টও পরেশান, প্রজারাও পরেশান। পরেশানির কারণটা কি? এত সাজ সামান আগের চেয়ে অনেক বেশি, অনেক উন্নত মানের, সব কিছুর ব্যবস্থা অনেক উন্নত মানের, পরেশানির কারণটা কি? এই পরেশানি আমাদের দিকে কেন আসলো? মেরে মুখতারাম দোস্তার বুজুর্গ, পরেশানি, বালা, মুসিবত, অস্থিরতা, এটা নিজে নিজে আসে না, এটা নিজের আসার কোনো ক্ষমতা নাই। এটা হল আল্লাহ তাআলা এই পরেশানিকে পাঠান, অস্থিরতার পরিবেশকে আল্লাহ তাআলা সৃষ্টি করে দেন। কেন করেন? আল্লাহ তাআলা কেউ জুলুম করেন, অন্যায় করেন না, মানুষের আমল অনুযায়ী করে। যদি মানুষের আমলটা এমন হয় যে আমলের ফলাফল হলো পরেশানি, তো আসমান থেকে পরেশানির ফয়সালা হয়। মানুষের আমল যদি এমন হয় যে আমলের ফলাফল হলো শান্তি, তো আসমান থেকে শান্তির ফয়সালা হয়। এই সব কিছু মানুষের আমলের উপরে নির্ভর করে। এই পরেশানির থেকে বাঁচার রাস্তা, মানুষের যা কিছুই চিন্তা করুক না, কল্পনা করুক না কেন, বা যে কোনো পন্থাই অবলম্বন করুক না কেন, এই মানুষের ধারণার মধ্যে থেকে যা কিছুই করুক না কেন, এই রাস্তাকে অবলম্বন করে বা এর কোনো পরিকল্পনা করে, কোনো প্রোগ্রাম বানায়, কোনো প্রজেক্ট বানায়, এই পরেশানির হাত থেকে মানুষ রক্ষা পাইতে পারবে না, দুনিয়াতেও পারবে না, আখেরাতেও পারবে না। পরেশানির হল যেটা, পরেশানির সমাধান যেটা, এই অস্থিরতার থেকে নাজাত আর মুক্তির পথ তো হল আল্লাহ তাআলা ঠিক করে রাখছেন। সেটা হলো যে আল্লাহ তাআলা মানব জাতিকে দুনিয়াতে পাঠাইছিলেন দুইটা জিনিস, দুইটা রকমের মেহনত করে, দুইটা জিনিসকে ঠিক করার মধ্যে। এক হলো নিজের উপরে মেহনত করবে, নিজের উপরে মেহনত করে নিজের একিনকে ঠিক করবে, নিজের একিনকে ঠিক করবে, আল্লাহ তাআলার জাত ও সিফাতের উপর ঈমান এনে আল্লাহ তাআলার উপর পূর্ণ আস্থা সে অর্জন করবে যে আল্লাহই সবকিছু করেন। দুনিয়ার সমস্ত সৃষ্টির থেকে নিজের দৃষ্টিকে সরায় নিয়ে, নিজের দৃষ্টিকে নিবদ্ধ করবে আল্লাহ তাআলার জাত ও সিফাতের উপরে, আল্লাহ তাআলার কুদরতের উপরে, যে আল্লাহ তাআলাই সবকিছু করেন, আল্লাহ তাআলাই সবকিছুর মালিক, যেটাকে ঈমান বলে। আল্লাহ তাআলা নবীদের মাধ্যমে এই মানুষদেরকে শিখাইছিলেন যে তোমরা নিজেদের উপর মেহনত করে নিজেদের ঈমানকে ঠিক করো, নিজের ভিতরটাকে ঠিক করো। যখন মানুষের ভিতর ঠিক হয়ে যাবে, ঈমান ঠিক হয়ে যাবে, তো সহি ঈমানের ফলশ্রুতিতে তার অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা সহি আমল বের হবে। যখন ঈমান ঠিক হবে, আমল সহি হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা এই পরেশানিকে দূর করে দিবেন। পরেশানি আসার কারণ হলো বদামলি, গুনাহ, নাফরমানি, খোদাদ্রোহিতা, দিনের খেলাপ চলা, শরীয়তের খেলাপ জীবনযাপন করা, এটা হলো পেরেশানি আসার কারণ। আর পেরেশানি দূর হওয়ার কারণ হলো নিজের ইমানকে ঠিক করা আর নিজের আমলকে ঠিক করা। মেরে মোস্তরাম দোস্ত বুজুর্গ, যখন ইমান আর আমল ঠিক হয়ে যাবে তখন আল্লাহ তাআলা আসমান থেকে বান্দার জন্য শান্তির ফয়সালা করবেন, নিরাপত্তার ফয়সালা করবেন, তার অস্থিরতাকে আল্লাহ তাআলা দূর করে দিবেন, তার পেরেশানিকে আল্লাহ তাআলা দূর করে দিবেন। সেই যেই যে কেউ হোক না কেন, যদি ইমান ঠিক হয়ে যায়, যদি আমাল ঠিক হয়ে যায়, এই লোকটা যদি গরিব থেকে গরিব হয় আল্লাহ তাআলা তাকে পেরেশানি মুক্ত করে দিবেন। যদি সে মালদার হয় তাকেও আল্লাহ তাআলা পেরেশানি মুক্ত রাখবেন। যদি সে বাদশাহ হয় তাকেও আল্লাহ তাআলা পেরেশানি মুক্ত রাখবেন। যে কেউ হোক না কেন তাকে আল্লাহ তাআলা পেরেশানি মুক্ত রাখবেন যার ইমান আর আমল ঠিক হয়ে গেছে। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, বর্তমানে তো সকলেই পেরেশান, দুনিয়ার মানুষ তো পেরেশানি, যারা চান্দে পর্যন্ত গেছে তারাও পেরেশান। কারণ রাস্তা অবলম্বন করছে ওইটা যে নিজের উপরে মেহনত করাকে বাদ দিয়ে, নিজ ইমানকে ইমানকে বানানোর মেহনতকে বাদ দিয়ে, নিজের আমলকে সহি করার মেহনতকে বাদ দিয়ে সে জিনিসের উপরে মেহনত করতেছে। হাজারো নতুন নতুন জিনিস আবিষ্কার হইতেছে। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, জিনিসের নতুন নতুন জিনিস আবিষ্কার হওয়ার সাথে মানুষের সুখ শান্তি সফলতা নিরাপত্তার কোন সম্পর্ক নাই, বরং মানুষ ওইটাকেই আসল মনে করে ওইদিকে ধাবিত হইতেছে। অথচ নবীদের খবর আর নবীদের মেহনত ছিল উল্টোটা। নবীদের খবর ছিল যে জিনিসের উপর মেহনত করে জিনিসকে দামি বানানোর চেষ্টা করো না, নিজের উপরে মেহনত করে নিজেকে দামি বানাও। তোমার নিজের উপর মেহনত করে ভিতরকে পাক করো, নিজের ইমানকে সহি করো, যেই সহি ইমানের ফলশ্রুতিতে ফলাফল হবে সহি আমল। যখন ইমান সহি হবে, আমল সহি হবে, আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতের পেরেশানি মুক্ত করে দেবেন। মেরে আজিজ ও মেরে ভাইও, দুনিয়াকে বসতে ওয়ালে ইনসানো কি জিন্দগি কে বননে কা তাআলুক ইনসান কে বাহার কি চিজ নাই হ্যায়, আর বাহার কি চিজো সে আল্লাহ নিবর নাই রাখা হ্যায়। ইনসানো কি জিন্দগিও কে বননে আর না বননে কা তাআলুক ইনসান কে আন্দর পর হ্যায়, ইনসান কি জিন্দগি সে উসকা তাআলুক হ্যায়। ইনসান কে আন্দর ঈমান বনেগা, ঈমানি আমাল বনেঙ্গে, আল্লাহ তাআলা ইসে দুনিয়া মে সুকুন আর চ্যান দেগা। আল্লাহ নে জাবতা কুরআন মে বতায়া হ্যায় আল্লাহ বেজিক্রিল্লাহ তাতমাইনুল কুলুব, আরে তুমে দিলো কা সুকুন চাহিয়ে তো দিলো কা সুকুন তুমারে তুমারি তুমারে অন্দর হ্যায়, তুমারে বাহার কি চিজো পর নাই হ্যায়। এয়ার কন্ডিশন বঙ্গলো মে সুকুন নাই হ্যায়, এয়ার কন্ডিশন বঙ্গলো মে আর কিসম কিসম কি সড়কে আর অচ্ছি সচ্ছি সড়কে বনানে মে ইনসান কো চ্যান সুকুন মিলেগা, এসা নাই হ্যায়। ইস দুনিয়া কি মাতি চিজো সে ইনসান কি জিন্দগি কে বননে কা তাআলুক নাই হ্যায়, বলকে ইনসান কে আন্দর, ইনসান কে আন্দর কি মায়া হ্যায়। আগর ইনসান আপনি জিন্দগি কো আল্লাহ কি ইতাআত পর লে আয়েগা আর আল্লাহ কি হুকম পর জিন্দগি গুজারেগা আর আপনি খাহিশাত কো ছোড় কর আল্লাহ কে আওয়ামির পর আপনি আপ কো লায়েগা, তো ফির আল্লাহ তাআলা ফরমাতে হ্যায় আল্লাহ তাআলা ইসে দিল কা সুকুন দে দেগা। কান খোল কর সুন লো আল্লাহ, আরে কান খোল কর সুনো, আল্লাহ কি ইতাআত মে আল্লাহ নে দিলো কা সুকুন রাখা হ্যায়। মুলক ও মাল মে, এয়ার কন্ডিশন কম বগলো মে, আর মেরে দোস্তো দুনিয়া কি ইস চিজো মে ইসমে দিলো কা সুকুন নাই হ্যায়। দিলো কা সুকুন আল্লাহ নে ইনসান কে আপনি জিন্দগি ইতাআত ওয়ালি ইনসান গুজারেগা ইসমে রাখা হ্যায়। ইতাআত ওয়ালি জিন্দগি ইনসান মেহনত করকে আপনে আপ কো বানায়ে, আপনে আপ কো বানায়ে, আল্লাহ কা বান্দা বনকর জিন্দগি গুজারনা সিখে, আল্লাহ কি ইতাআত ওয়ালি জিন্দগি আপনে অন্দর লানে কি মেহনত করে। জব ইসকে অন্দর আল্লাহ কি ইতাআত ওয়ালি জিন্দগি আ জায়েগি, আল্লাহ তাআলা ইসকি জিন্দগি বানা দেগা, ইসে দিল ইসে সুকুন চ্যান আতা ফরমাবেগা। দুনিয়া মে পরেশানিও আর মুসিবতো কে দরওয়াজা খুদা বন্ধ ফরমা কর ইসকি ইসকে লিয়ে সহুলত ও রাহত কি রাহত কে আসবাব মুহাইয়া করেগা। ইস মেরে ভাইও, সবসে বড়ি বাত ইনসানো কো আজ জো কহি যা রহি তবলীগ কি ইস মেহনত সে, দুনিয়া কে হর ইনসান কো কহি যা রহি হ্যায় আপনে আপ পর মেহনত কর। চিজো পে মেহনত বহুত কর দি ইনসান নে, আর চিজো পর মেহনত করনে কে নতিজে মে চিজে মেদুল তরক্কি কর রহি হ্যায় اور چیزوں کا بھاؤ بڑھ رہا ہے اور قیمتیں بڑھ رہی ہیں, لیکن انسان نے اپنے آپ پر محنت کرنا چھوڑ دی, جس کی بنیاد پر اس کے اندر بےمانی, خدا کی نافرمانیاں, خواہشات پرستی کی زندگیاں, ظلم و ستم اس کی زندگی میں جب آ گیا, یہ انسان دنیا کے انسانوں کی نگاہ سے گر گیا, اس کی قیمت گھٹ گئی, یہ جانوروں کی صف میں آ کر کھڑا ہو گیا ہے. اس لیے میرے بھائیوں, حضور پاک علیہ الصلوۃ والسلام قیامت تک کے آنے والے انسانوں کے لیے ایمان کی محنت لے کر آئے, اور انسان کو محنت پر کھڑا کیا کہ تو اپنی زندگی میں, اپنے دل میں ایمان کو حاصل کرنے کی محنت کر, اور اپنی 24 گھنٹے کی زندگی کو ایمانی زندگی بنانے کی محنت کر, اور اپنے آپ کو اللہ کا بندہ بن کر زندگی گزارے گا, اللہ تمہاری دنیا اور آخرت کی زندگی بنا دے گا, دنیا کی تنگیوں سے نکالے گا, دنیا کی عداوت اور دشمنیاں ختم ہوں گی, اور ایمانی محنت اور ایمانی زندگی سے اللہ کی طرف سے دلوں میں محبت ڈالی جائیں گی, اور آسمان و زمین سے برکتوں کے دروازے کھولے جائیں گے, اور دنیا میں ایک امن و امان کی زندگی قائم ہوگی, اور آخرت میں ہمیشہ ہمیشہ کی اللہ کی رضا نصیب ہو جائے گی. الذین آمنوا ولم یلبسوا ایمانہم بظلم اولئک لہم الامن وہم مہتدون, جو ایمان پر محنت کر کے اپنی ایمان کو خالص بنائے گا, اور اس ایمان کے ساتھ ظلم کی ملاوٹ, خدا کی نافرمانی اور معاشرے کی ملاوٹ نہیں ہوگی, اللہ انہیں امن عطا فرماوے گا, امن و امان کی زندگی انہیں ملے گی, جیسے دور صحابہ میں اللہ کے نبی کے زمانے میں آپ لاسن کی تشریف آوری سے پہلے دنیا میں بدمنی تھی, انسان انسان کا دشمن تھا, خون کا پیاسا تھا, اور جب آپ لاسن نے آ کر محنت شروع کی اور انسانوں میں ایمان اور ایمانی صفات آنا شروع ہوئی, تو اللہ تعالیٰ شاہ نے دنیا میں امن و امان قائم کیا اور دنیا کے انسانوں کو امن و امان نصیب ہوا. تو میرے محترم دوستو بزرگو, এই দুনিয়াতে আমাদের জীবনটা সুখের হওয়া, শান্তির হওয়া, জীবন গড়া যেটাকে বলে, এটার সম্পর্ক মানুষের শরীরের বাইরে যত জিনিস আছে এর সাথে না. অর্থাৎ দুনিয়াতে বিক্ষিপ্ত মখলুকাত আমরা যেটা দেখতেছি এর সাথে সম্পৃক্ত না. যে ওই সমস্ত জিনিস যদি আমাদের অর্জন হয় তাহলে আমাদের জীবন কামিয়াব হবে, আমি সফলতা পাব, এরকম না. আমার জীবনকে কামিয়াব করার জন্য, আমার জীবনের সফলতা আনার জন্য যে জিনিসটা দরকার সেটা আল্লাহ তাআলা আমার ভিতরে রাখছেন, সেটা আল্লাহ তাআলা আমার ভিতরে রাখছেন. এমন না যে অনেক পরিমাণে সম্পদের মালিক হইতে পারলে, অনেক পরিমাণে টাকা পয়সার মালিক হইতে পারলে, অনেক লেখাপড়া করতে পারলে, বা অমুক পোস্টের মালিক হইতে পারলে, বা রাজত্বের মালিক হইতে পারলেই আমার জীবনটা ঘটত, আমার জীবনটা সুখের হইত, আমার জীবনটা শান্তির হইত, এরকম না. আমার জীবনের সুখী হওয়ার জন্য, আমার জীবনে শান্তি পাওয়ার জন্য, আমার জীবনের কামিয়াবি আর সফলতার জন্য যেটা দরকার সেটা আমাদের প্রত্যেকের ভিতরে আল্লাহ তাআলা রাখছেন. যদি বাইরের কোনো জিনিসের সাথে কামিয়াবি সফলতার সম্পর্ক থাকতো, জীবন গড়ার জিন্দগি বানানোর সম্পর্ক থাকতো, তাহলে তো বাইরের জিনিস অর্জন করলে সুখ শান্তি নিরাপত্তা আমরা পাইতাম. কিন্তু দেখা যায় যে হয়তো বা আমার কাছে নাই, অনেকের কাছেই সবকিছু আছে, টাকা পয়সা ধন দৌলত আরামায় ভোগ বিলাসে তার সামান সবই আছে, কিন্তু সেও অস্থির. বোঝা গেল জোর সাথে কোনো সম্পর্ক নাই, সম্পর্ক হলো আমার ভিতরের সাথে. এই কথাটাই নবীদের মাধ্যমে আল্লাহ তাআলা জানাইছেন যে তুমি মেহনত করে তোমার ভিতরের একিনটাকে ঠিক করো, ভিতরটাকে ঠিক করো, ভিতরে আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইয়াকিন তুমি দিলের মধ্যে পয়দা করো, আল্লাহর উপরে সোজা কথায় আল্লাহর উপরে ঈমানদার হয়ে যাও, আল্লাহ তাআলাকে স্বীকার করো, আল্লাহ তাআলার উপরে ঈমান আনো, তোমার ভিতর পাক হবে. এবং মেহনত করে তোমার শরীর থেকে যে আমল বের হয় ওই আমলগুলো যেন আল্লাহ তাআলার হুকুমের তাবে হয়ে বের হয়, অর্থাৎ যেগুলো আল্লাহ তাআলা করতে বলছেন, যেগুলা করার কথা খবর নিয়ে নবী আসছেন, ওই আমলগুলো তুমি করা শুরু করে দাও. যদি তোমার ঈমান ঠিক হয়, যখন তোমার ঈমান ঠিক হয়ে যাবে, যখন তোমার আমল সহি হয়ে যাবে, আল্লাহ তাআলার হুকুমের তাবে এবং নবীর তরিকার তাবে হবে, এই দুই জিনিস যখন হবে তখন আল্লাহ তাআলা তোমার জন্য তোমার জিন্দেগিকে আল্লাহ তাআলা বানাইবেন, অর্থাৎ তোমার জিন্দেগিকে আল্লাহ তাআলা সুখী করবেন, তোমার জিন্দেগিকে আল্লাহ তোমাকে আল্লাহ তাআলা শান্তি দেবেন। কারণ যে মানুষটা ঈমান সহিহ হয়ে যায় আর আল্লাহ তাআলার হুকুমের তাবে থেকে জীবনযাপন করে, সে তো হলো 24 ঘন্টাই আল্লাহ তাআলাকে স্মরণ রাখলো। আর আল্লাহ তাআলাকে স্মরণ রাখার মধ্যেই আমাদের জীবনের নিরাপত্তা, আমাদের মানসিক শান্তি, আমাদের সুখ। আল্লাহ তাআলা বলেন যে আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, আল্লাহকে স্মরণ রাখা ছাড়া জীবনের শান্তি আর মানসিক শান্তি অর্জন হইতে পারে না। যে আল্লাহ তাআলার হুকুমকে পুরা করে সেই তো আল্লাহ তাআলাকে স্মরণ রাখলো। আল্লাহকে যদি স্মরণ যদি না রাখবে তাহলে সে হুকুমটাকে কেন কেন পুরা করলো? তো মেরে মহতরাম দোস্তার বুজুর্গ, এইটি হলো বাস্তব, এইটি হলো সত্য, এইটি হলো সত্য যে আমাদের কামিয়াবির সফলতা নির্ভর করতেছে দুই জিনিসের উপরে, যেটা আমাদের আমাদের সকলের ভিতরই আছে। একটা হলো আমার ভিতরের দিল আর একটা হলো আমার অঙ্গ প্রত্যঙ্গ। দিলের উপর মেহনত করে আল্লাহ তাআলার জাত ও সিফাতের একিনকে বসানো, যে আল্লাহ তাআলা এক, আল্লাহর কোন শরীক নাই, অর্থাৎ আল্লাহর উপরে ইমানদার হওয়া। আর অঙ্গ প্রত্যঙ্গের সঠিক ব্যবহার করা আল্লাহ তাআলার হুকুমকে পুরা করার জন্য। আল্লাহ তাআলা যে হুকুম গুলান দিচ্ছেন এই হুকুমকে পুরা করার ক্ষেত্রে নিজের অঙ্গ প্রত্যঙ্গকে ব্যবহার করা, যেটা যেটাকে আমল বলে, যে ইমান আর আমলের মেহনত নিয়ে আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসছেন এবং মানুষদেরকে যে বোঝানোর জন্য চেষ্টা করছেন। যদি আমরা এরকম হয়ে যেতে পারি, আমাদের ইমানকে ঠিক করে নেই, আমাদেরকে আমলকে ঠিক করে নেই, দুনিয়ার সম্পদ আমাদের কাছে থাকুক আর না থাকুক, আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতেও শান্তিতে রাখবেন, আল্লাহ তাআলা আখেরাতে অনন্তকালের জন্য আমাদের জন্য শান্তির ফয়সালা করে দিবেন। এটা আল্লাহ তাআলার ফয়সালা। আর আল্লাহ তাআলা এইটার মধ্যে আমাদের সুখ শান্তি নিরাপত্তা রাখছেন, এর বাইরে না, দুনিয়ার কোনো বস্তুর সাথে না, দুনিয়ার কোনো আসবাবের সাথে আমার জীবন গড়ার কোনো সম্পর্ক নাই। এটা আমাদের কল্পনা, এটা আমাদের ভুল। আল্লাহ তাআলা বলেন যে আল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালবুসু ইমানাহুম বিজুলমিন, যারা ইমান আনছে অর্থাৎ নিজের ভিতরকে ঠিক করছে, আল্লাহ তাআলার জাত ও সিফাতের একিন দিয়ে নিজের ভিতরটাকে সাজাইছে, অন্য কোন শক্তির বিশ্বাস তার ভিতরে নাই, আল্লাহ তাআলাই সবকিছু করেন এই বিশ্বাসই তার অন্তরের মধ্যে। উলাইকা লাহুমুল আমনু ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, তাদের জন্য হলো নিরাপদ এবং তারাই প্রকৃতপক্ষে সঠিক পথের পথিক, তারাই হেদায়েতের উপর অধিষ্ঠিত। তো মেরে মহতরাম দোস্ত বুজুর্গ, আমাদের কামিয়াবি আর আমাদের সফলতা এই দুই জিনিসের মধ্যে। বর্তমানে যে সারা দুনিয়ার মানুষ অস্থির, এ অস্থিরতার কারণ হলো এই দুই জিনিসকে তারা ছেড়ে দিছে। এই জিনিস ছেড়ে দিয়ে জিনিসের উপরে, দুনিয়ার সৃষ্টি মখলুকের উপরে তারা মেহনত করতেছে, কেউ পাথরের উপরে, কেউ লোহার উপরে, কেউ মাটির উপরে, কেউ কোনো কিছুর উপরে, কেউ কোনো কিছুর উপরে মেহনত করতেছে। আর এই মেহনতের কারণে কিন্তু জিনিস খুব দামি হয়ে গেছে। জিনিস কি হয়েছে ভাই? জিনিস খুব দামি হয়ে গেছে, আপনারা জানেন, দামি দামি জিনিস, জিনিসের দাম খুব বাড়তেছে। কিন্তু যে যার মেহনতের জিনিসের দাম বাড়লো তার দাম কমে যেতেছে। মানুষের কাছে মানুষের কোনো মূল্য নাই, মানুষের কাছে মানুষের কোনো মূল্য নাই, মানুষ মূল্যহীন হয়ে যেতেছে। তার কারণ হলো মেহনত করার যোগ্যতা আল্লাহ তাআলা মানুষের মধ্যে দিছিলেন, কোথায় সে মেহনত করবে তাও আল্লাহ তাআলা ঠিক করে দিছিলেন, মানুষ সেই যোগ্যতাটাকে ব্যবহার করতেছে। কিন্তু যেখানে আল্লাহ তাআলা বলছিলেন, যেই জায়গাটা আল্লাহ তাআলা ঠিক করে দিছিলেন, ওই জায়গায় মেহনত খরচ না হওয়ার কারণে মানুষের দাম কমে যেতেছে। নবীরা এসে এই ব্যাপারেই সতর্ক করতেন এবং এই ব্যাপারেই তাদেরকে কি করতেন, তাদেরকে সতর্ক করতেন। আপনারা জানেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আসলেন তখন তাদের কত করুণ অবস্থা ছিল, কত অস্থিরতা, কত পরেশানি ছিল এই মক্কাতে। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে তাদের কাছে থেকে কোনো জিনিস ছিনিয়ে নিলেন না বা তাদেরকে কোনো বস্তুও দেন নাই, বরং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের উপরে ইমানের মেহনত করছেন। ইমানের মেহনত করার দ্বারা যখন ইমান তাদের ঠিক হয়েছে, তখন ইমান ঠিক হইলে আমলটা সহি হতে বাধ্য, যখন আমল সহি হয়ে গেছে তখন আবার তারাও দামি হয়েছে, তাদের সে অস্থিরতাও দূর হয়ে গেছে। এইটাই নিয়ম, এই নিয়মটাই কিয়ামত পর্যন্ত থাকবে, এইটা নিয়ে আল্লাহ নবী দুনিয়াতে আসছিলেন। میرے عزیزو میرے بھائیو, انسانوں کے حالات کے بنانا انسانوں کے ہاتھ میں ہے ہی نہیں. اگر ان کے ہاتھوں میں ہوتا نا تو یہ جتنے بڑے ترقیوں کے بھی دعوے دار ہیں نا, ان کے ملکوں میں امن و امان قائم ہو جاتا اور ان کی پبلک کو اطمینان مل جاتا اور چین و سکون ان کے ہاتھ میں آ جاتا. لیکن ان کے ہاتھ میں نہیں ہے, انسانوں کے ہاتھ میں نہیں ہے. جو بڑی ترقیوں کے دعوے دار ہیں انہی کے ملکوں میں سب سے زیادہ انسان خودکشی کر رہا ہے. بولیں যে মানুষের হাতে এ ক্ষমতা আল্লাহ তাআলা দেন নাই যে তারা তাদের অবস্থাকে ঠিক করে ফেলবে, তার ব্যক্তি অবস্থা ঠিক করে ফেলবে, তার সামাজিক এবং তার রাষ্ট্রীয় অবস্থাটাকে ঠিক করে রাষ্ট্রকে ঠিক করে ফেলবে, আমন আমার নিরাপত্তা দিয়ে তারা ভরে দিবে. এটা মানুষের হাতে নাই, মানুষকে আল্লাহ তাআলা এই ক্ষমতা দেন নাই. যদি আল্লাহ তাআলা মানুষকে ক্ষমতা দিতেন দিয়ে রাখতেন তাহলে দুনিয়ার মধ্যে সবচেয়ে সমৃদ্ধশালী দেশ যেগুলো আছে, সবচেয়ে উন্নত বিশ্ব উন্নত দেশ যেগুলো আছে, তারা তাদের নিজেদের অবস্থা ঠিক করে ফেলত, প্রজাদের অবস্থা ঠিক করে ফেলত, সুখ শান্তি দিয়া একেবারে তারা স্রোত বহাই দিত. কিন্তু না, হয় নাই. যত উন্নত দেশের দাবিদার তাদের পরেশানি অস্থিরতা তত বেশি. প্রমাণ হল বিশ্বের মধ্যে যত উন্নত দেশ আছে ওই সমস্ত উন্নত দেশেই আত্মহত্যাকারীদের সংখ্যা বেশি, তারা আত্মহত্যা করে বেশি পরেশানির কারণে, আর সে নিজে বেঁচে থাকাটাও তার কাছে অসহ্য হয়ে গেছে, সে আত্মহত্যার পথকে বেছে নিছে. মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, হালাত যেটা এটা ঠিক করার ক্ষমতা আল্লাহ তাআলা মানুষকে দেন নাই, এটা একমাত্র আল্লাহ তাআলার হাতেই আছে. আল্লাহ তাআলা শাহরুখে আম্বিয়া আলাইহিস সালামকে জরিয়ে দুনিয়া কে ইনসানো কো ই আপনা আপনা আপনা আপনি সুন্নত বতাই হ্যায় আর আপনা আপনা আপনা আপনে আপনে আপনা কানুন বতায়া হ্যায় کہ دنیا کے انسان اپنی زندگی کو اللہ کی اطاعت پر لائیں گے اللہ ان کی زندگی بنا دے گا اور ان کے خوف کو امن سے بدلے گا اور اللہ تعالی شان ہو انہیں دنیا میں سکون اور چین کی زندگی دے گا. لہذا میرے دوستو اس وقت ہم مسلمانوں کی کیا ذمہ داری ہے؟ ہم مسلمانوں کی سب سے پہلی ذمہ داری یہ ہے کہ ہم اپنے پر اور پوری دنیا کے انسانوں پر رحم کھائیں. اور رحم کھانے کے معنی یہ ہے کہ حضرت محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم قیامت تک کے آنے والے انسانوں کے لیے وہ ایمان پر ایمانی زندگی پر آئیں اور ایمانی زندگی گزاریں اور اللہ کی طرف سے یہ اللہ کی مدد کے مستحق بن جائیں. اس کے لیے آپ نے انسانوں کو محنت دی, ختم نبوت والی عظیم محنت دی, جس محنت کے نتیجے میں انسان کے دل میں ایمان آتا ہے. ایمان کے معنی کیا ہے؟ اللہ کا ڈر, اللہ کا خوف, اللہ کی ذات سے ڈرنا اور اللہ کی عظمت اور بڑائی, اللہ کو سب کچھ کرنا دھرنا کرنا در, کرنے اور ڈرنے والا, اللہ کو یقین کرنا اور اس سے ڈرنا, یہ جب دل میں آ جاتا ہے تو پھر انسان رات کے اندھیریوں میں اور دن کے اجالوں میں خدا کی نافرمانی سے بچتا ہے. اگر یہ بادشاہ اور میرے دوست ملک کا صدر بنا ہوا ہے تو صدارت کی کرسی میں بیٹھ کر بھی اللہ جب کرتا ہے کہ میرا اللہ مجھے دیکھ رہا ہے, میرا اللہ میری ایک ایک بات کو جانتا ہے اور وہ مجھ سے حساب لینے والا ہے, تو وہ اپنی کرسی پر ایمانداری کے ساتھ چلتا ہے اور وہ اپنی کرسی پر اپنے ماں چہتوں کے حقوق کو سمجھتا ہے کہ مجھے میرے ان پبلک اور رعایا کا خدا نے مجھے صدر بنایا ہے, قیامت کے دن مجھے اپنی صدارت کی کرسی کی کا جواب دینا ہوگا. مجھے اللہ نے مال دیا ہے, مالدار اپنے مال میں آزاد نہیں ہوتا بلکہ مالدار اپنے مال میں اس بات کو سمجھتا ہے کہ اللہ نے مجھے یہ مال دیا ہے اور اس مال کے بارے میں مجھے اللہ کو حساب دینا ہے. غریب اپنی غربت میں باغی نہیں بنتا, وہ سمجھتا ہے مجھے مرنا ہے اور مجھے اللہ کو حساب دینا ہے. ہر انسان اپنے دل کی گہرائیوں میں جب یہ ایمان اور یقین اتر جاتا ہے تو اس کے اندر اللہ کے سامنے جواب دہی آخرت کا یقین اس کے دل میں جب آ جاتا ہے تو ہر انسان اپنے اپنے شعبے میں اللہ سے ڈر کر زندگی گزارتا ہے اور ایمان امانت داری اور ایمانداری کی زندگی انسانوں میں آ جاتی ہے. اور جب امانتداری اور ایمانداری کی زندگیاں بادشاہ میں, رعیت میں, صدر میں, وزیر میں, پولیس میں, فوج میں, غریب میں, مالدار میں اور میرے دوستوں ملازم میں, جب جب وہ ایمانی زندگی آ جایا کرتی ہے, اس ایمانی زندگی کے آنے کے ساتھ ہر ایک کو امن ملتا ہے اور دنیا میں امن و امان قائم ہو جاتا ہے. پھر اس ایمان کے راستے سے دنیا کے انسانوں میں الفت, محبت, بھائی چارگی, ایمانداری, امانت داری, خیر خواہی, ایک دوسرے کو نفع پہنچانا, یہ ایمانی جذبات انسانوں کی زندگی میں آتے ہیں, مالداروں میں, غریبوں میں, عورتوں میں, مردوں میں, بچوں میں, بادشاہ میں, رعیت میں. میں جو ہے دوستوں, یہ جذبات جب عام ہو جاتے ہیں پھر دنیا میں امن امان اور انسان کے لیے سلامتی اور میرے دوستوں انسان کی جان, مال, آبرو, عزت, ہر چیز سلامتی میں آ جاتی ہے, جس کی بنیاد پہ انسان رات کو میٹھی نیند سوتا ہے, دن میں سلامتی کے ساتھ دنیا میں چلتا پھرتا ہے اور دنیا میں اس کی زندگی بن جاتی ہے. اس لیے میرے بھائیوں, یہ اجتماع اور یہ میرے دوست اجتماع جو ہو رہے ہیں, اس لیے ہو رہے ہیں ہم سب اپنے نبی کے نہج پر ایمان کی محنت لے کر کھڑے ہوں اور ایمان کی محنت کریں, تاکہ سب سے پہلے ہمارا ایمان بنے, ہمارے ایمان کے بننے پر ہمارے اندر ایمانی زندگی آئے گی اور ایمانی زندگی ہمارے گھروں میں آئے گی, ہمارے محلوں میں آئے گی. اس ایمانی زندگی کے آنے پر آسمان سے فیصلہ بدلے گا. الذین آمنوا وعملوا الصالحات وعد اللہ الذین آمنوا منکم وعملوا الصالحات ليستخلفنهم في الارض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم امنا. میرے دوست, قرآن کا فیصلہ ہے, اللہ کا وعدہ ہے ان لوگوں کے لیے جو اپنے ایمان کو بنا کر ایمانی زندگی گزارتے ہیں. ایمان اللہ سے ڈر کر, اللہ کی ذات سے امید کر کے اللہ کے احکام اور زندگی گزارتے ہیں. اللہ کہتے ہیں ہم انہیں زمین کی خلافت دیں گے, یہ اللہ کے خلیفہ بن کر دنیا میں زندگی گزاریں گے اور ان کی بات کو ہم دنیا میں زندہ کریں گے, ان کی بات کو ایمانی راستہ, ایمانی زندگی ہم دنیا میں چلائیں گے اور ہم ان کے خوف کو امن سے ہم بدلیں گے. اللہ تعالیٰ خوف سے امن, خوف کو امن سے بدلنے کا وعدہ ایمان اور اعمال صالحہ پہ کر رہا ہے اور زندگی کے بنانے کا فیصلہ ایمان اور اعمال صالحہ پر ہے. اور حق دنیا میں کب چلے گا؟ حق دنیا میں اللہ چلائے گا کب؟ جب یہ ایمان والا خود ایمان والا بن کر اور ایمانی زندگی گزار کر ایمانی زندگی دنیا میں زندہ کرنے کی محنت کرے گا. اس پر اللہ دنیا کے فساد کو ختم کر کے, دنیا سے ظلم و ستم کو ختم کر کے عدل و انصاف کو لائے گا, امانت داری کو لائے گا اور انسانوں کی زندگیوں میں بھائی چارگی لائے گا. اور اس ایمانی زندگی کے نتیجے میں اللہ زمین و آسمان سے برکتوں کے دروازے کھول کر انسانوں کے لیے دنیا میں بھی خدا خیر و عافیت اور سلامتی کی زندگی لائے گا. اور یہ انسان یہ زندگی گزارتا ہوا جب دنیا سے جائے گا تو موت کے وقت قبر میں, حشر میں, آخرت میں اللہ تعالی شانہ اپنے رحمت کے ذریعے اور رحم کھا کر خدا اس انسان کی ہمیشہ بھی زندگی بنا دے گا. میرے محترم دوستو بزرگوں, انہی بولیں جو دنیا امن و امان ساتھ تھکا, دنیا نرپدے تھکا, نرپتا تھکا, اٹر جن اللہ تعالی ایک ضابطہ, ایک نیم, ایک سنت اللہ تعالی جاری کرسن, چالو رکھسن. اور اللہ تعالی نیم مدد کھنی کو پریبرتن آسے نا, پریبرتن آنین نا. সে যাবতাটা হলো কি, এটা কোন মাল আর মুলকের সাথে সম্পৃক্ত না. ওই নিয়মটা হলো যে মানুষ যখন নাকি নিজের উপরে মেহনত করে নিজের ইমানকে ঠিক করবে, আল্লাহ তাআলার ভয় দিলের মধ্যে পয়দা করবে, আল্লাহ তাআলার বড়ত্বকে দিলের মধ্যে বসাবে, আল্লাহ তাআলার ধ্যান তার অন্তর সবসময় থাকবে, সে আল্লাহকে দেখতেছে এবং নিজের আমলকে সহি করবে, যে আমল করার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছিলেন ওই আমলগুলো করবে, নবীর তরিকা অনুযায়ী করবে. এটা যদি মানুষের ঠিক হয়ে যায়, প্রতিটা মানুষের যদি এটা ঠিক হয়ে যায়, তো বাদশাহ ওই বাদশাহের কুর্সিতে বসে, সিংহাসনে বসে সে কোনো খেয়ালত করবে না, সে কারো হক নষ্ট করবে না, কারো উপর জুলুম করবে না। সে চিন্তা করবে যে মানুষে আমার উপর আস্থা রাখছে, আমাকে এই জায়গায় বসাইছে, আমি যদি তাদের কোনো হক নষ্ট করি, আমার দ্বারা যদি কোনো জুলুম হয়ে যায়, তা কেয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে আমাকে হিসাব দিতে হবে। এই যে আল্লাহর ভয়, ইমানকে যে বানানোর জন্য চেষ্টা করবে, যিনি কি তার ইমানকে বানাবে, তার ইমান বানার নতিজা হিসেবেই ফলাফলই দাঁড়াবে যে সে আল্লাহকে ভয় করতে থাকবে। যেখানেই থাকুক, যে অবস্থায় থাকুক, যে কোনো অবস্থানে থাকুক, সে আল্লাহকে ভয় করবে। বাদশাহ বাদশাহের কুর্সিতে সে আল্লাহকে ভয় করবে, সে কারো হক নষ্ট করবে না, সে জুলুম করবে না, সে ভয় পাবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে হিসাব দেওয়ার জন্য। মালদার সে ভয় করবে, তার কাছে যথেষ্ট পরিমাণে মাল আছে, সে তার ভিতরে ভয় পাওয়া হবে যে আল্লাহ তাআলা এই মাল আমাকে দিচ্ছেন, আমার কাছে আল্লাহ তাআলা হেফাজতের জন্য দিচ্ছেন, আমার কাছে আল্লাহ তাআলা আমানত রাখছেন, এই মালের হক কি কি এটা আল্লাহ তাআলা বলে দিচ্ছেন। সে নিজের দায়িত্বে ওই মালের হককে আদায় করতে থাকবে, গরিবদের হক গরিবদের অংশ গরিবদেরকে পৌঁছাই দেবে, এতিমদের অংশ এতিমদের কাছে পৌঁছাবে, মালের যেখানে যেখানে হক আছে এটা সে পৌঁছাই দিবে, নিজ দায়িত্বে সে পৌঁছাই দিবে। কারণ হলো সে মালের ব্যাপারে আল্লাহকে ভয় করতেছে। কেন ভয় করতেছে? সে মেহনত করে ইমানকে বানাইছে, যে ইমান বানাইল তার ভিতরে ভয় পয়দা হবেই, ভয় তার ভিতরে পয়দা হবেই। তো মেরে মহতরম দোস্ত বুজুর্গ, মালদার সে কোনো খেয়ানত করবে না, সে জুলুম করবে না, সে বিলাসিতা করবে না। গরিব যে একেবারে অভাবের মধ্যে আছে, সে ওইখানে নিজের চরিত্রকে খারাপ করবে না, কারো জিনিসের উপর সে লোভী হবে না। সে চিন্তা করবে যে আল্লাহ তাআলা আমাকে গরিব বানাইছেন, এটার মধ্যে নিশ্চয়ই আল্লাহর কোনো হিকমত আছে, কিন্তু এই অভাবের কারণে আমার চরিত্র নষ্ট করা যাবে না, আমার স্বভাবকে নষ্ট করা যাবে না। সে ওখানে বসে তালাশ করবে যে গরিবই অবস্থায় তার উপরে কি হুকুম আছে, সে আল্লাহকে ভয় করতে করতে ওই হুকুমকে তালাশ করে ওই হুকুমকে পুরা করবে। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, এই জিনিসটা যখন থেকে সকল মুসলমানের মধ্যে আসবে যে সকল মুসলমানই আল্লাহ তাআলাকে ভয় করে, সকল মুসলমানই আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলার আহকামাত অনুযায়ী জীবনযাপন করে, মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা এই সমস্ত মুসলমানদের সাথে ওয়াদা করছেন, এই ইমানদারদের সাথে আল্লাহ তাআলা ওয়াদা করছেন। কি ওয়াদা করছেন? আল্লাহ তাআলা এই দুনিয়ার খেলাফত আল্লাহ তাআলা তাদেরকে দেবেন, এবং তাদের হালাতকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবেন, তাদের অবস্থান মধ্যে আল্লাহ তাআলা পরিবর্তন আনবেন, তাদের ভয় ভীতিকর অবস্থাকে আল্লাহ তাআলা নিরাপদ এবং নিরাপত্তা দিয়ে পরিবর্তন করে দিবেন। এটা আল্লাহ তাআলার ওয়াদা ইমানদারদের সাথে, নেক আমলকারীদের সাথে আল্লাহ তাআলার ওয়াদা। এখন খালি মুসলমানরাই নিজেদের উপরে নিজেদেরকে নিরাপত্তার বেষ্টনীর মধ্যে নিয়ে আসার জন্য মেহনত করবে না, মুসলমানদের আরো কোনো কামও আছে? সমস্ত উম্মতের উপরই মুসলমানদের হক আছে, যেমনিভাবে আমাদের নবী সমস্ত মানুষের জন্য নবী, কেয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য নবী, কেয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য ফিকির করতেন, অনুরূপভাবে আমরা আমাদের ইমান আমল নিজেদের ইমান আমল ঠিক করার সাথে সাথে দুনিয়ার সমস্ত মানুষের যে হক আমাদের উপর রয়ে গেছে তাদেরকেও আমরা এই জিন্দগি উপহার দেওয়ার জন্য চেষ্টা করব। কারণ যতক্ষণ পর্যন্ত তারা তাদের জীবনে রোগের পরিবর্তন না করবে, গতির মধ্যে পরিবর্তন না আনবে, তারা নিজেরা মখলুকের থেকে নিজেকে গোটায় নিয়ে নিজের অন্তরের উপরে মেহনত করে নিজের ইমানটাকে না বানাবে, নিজের আমলটাকে সহি না করবে, মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, তাদেরও পেরেশানির থেকে বাঁচার কোনো উপায় নেই, তাদেরও পেরেশানির থেকে বাঁচার কোনো উপায় নেই। তাদের উপর আমাদের হক রয়ে গেছে, আমরা আমাদের ইমান আমলের মেহনত করার সাথে সাথে যখন দেখি আমরা আমাদের জিন্দগিতে তারা পরিবর্তন দেখবে, যে তাদের কাছে তাদের মধ্যে যার কাছে কিছু নাই সেও ভালো আছে, যার কাছে আছে সেও ভালো আছে। এই জিন্দেগি যখন দাওয়াত হয়ে যাবে তখন তাদের জন্য রাস্তা খুলবে। মেরে মোস্তফা আব্দুস্তর বুজুর্গ, দুনিয়াতে সুখ শান্তি নিরাপদ নিরাপত্তা এবং আখেরাতের কামিয়াবির সফলতা এ নির্ভর করতেছে আমাদের প্রত্যেকের এই দুই জিনিসের উপরে, নিজের ইমানকে ঠিক করা, নিজের আমলকে ঠিক করা, অর্থাৎ আল্লাহ তাআলার ভয় অন্তরে পয়দা করে আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী জীবনযাপন করা। মেরে মোস্তফা আব্দুস্তর বুজুর্গ, এই দুনিয়া আখেরাতে কামিয়াবি আর দুনিয়া আখেরাতে সফলতার জন্য আল্লাহ নবীকে, আখেরি নবীকে দিয়ে আল্লাহ তাআলা এই জিনিসই পাঠাইছেন। এই জন্য মেরে মোস্তফা আব্দুস্তর বুজুর্গ, দাওয়াত তবলিগের মেহনতের মাকসাদ যেটা এই দুই জিনিসেরই বেচা কেনা, এই দুই জিনিসের প্রচলন এবং এই দুই জিনিসকে প্রসারিত করার মেহনত, যে আমার ইমান আমল কি করে ঠিক হয়ে যায়, দুনিয়ার সমস্ত মানুষের ইমান আমল কি করে ঠিক হয়ে যায়। কারণ দুনিয়া আখেরাতে নাজাতের রাস্তাই হল, বিপদ আপদ থেকে বাঁচার রাস্তাই হল কি, ইমান আমলকে ঠিক করা। এই জন্য ভাই আমাদের মেহনতের মাকসাদ হল নিজের ইমান আমলের ঠিক করতে, ইমান আমলকে ঠিক করতে করতে সারা দুনিয়ার মানুষের ইমান আর আমল কি করে ঠিক হয়ে যায়। যখন নাকি আমরা এইভাবে মেহনত করব তখন আল্লাহ তাআলা কি করবেন, বালা মুসিবতকে আল্লাহ তাআলা আমাদের উপর থেকে উঠাই নেবেন, অশান্তিকে আল্লাহ তাআলা দূর করে দিবেন, ভয়ভীতিকর অবস্থাকে আল্লাহ তাআলা খতম করে দিবেন, আমন আমান দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াকে আল্লাহ তাআলা ঢাইকে নেবেন। যদি আমরা এই নবীওয়ালা কামটাকে করি, মেরে মোহতরাম দোস্তর বুজুর্গ এই জন্য কাম করবো তো কি বলেন ভাই, আজ দুনিয়াকে মুসলমান কেতা মুঝে আচ্ছা বন্না হ্যাঁ, মে আল্লাহ কা বন্দা বনকে জিও, লেকিন হতা নেই হ্যাঁ, মুসলমান কো এসা নেই হোগা জো বেমানে জিন্দগি গুজারনে কো পছন্দ করে। হর মুসলমান চাহতা হ্যাঁ মে ইমানদার বনকে জিন্দগি গুজারো, মে আল্লাহ কা বন্দা বনো, মে নওয়াজি বনকে জিন্দগি গুজারো, মে খুদা কি মখলুক কে সাথ আখলাসে জিন্দগি গুজারো, লেকিন হতা নেই হ্যাঁ, হতা নেই হ্যাঁ। क्या बात है, आज के मुसलमान के ईमान की मिसाल ऐसी है जैसे दवाखाने में बीमार आदमी जो मेरे दोस्तों आईसीयू कहते हैं, आईसीयू में जो होता है जो बीमार, वो उसका सांस तो चल रहा है लेकिन इसके अंदर रूह में इतनी ताकत नहीं है कि अगर उससे कहे बैठो तो कहता है खाओ, चलो, इसमें जान मौजूद है, जान है लेकिन जान कितनी है, वो रूह इतनी कमजोर है कि न चल सके न बैठ सके न खा सके, कोई इसको दफन नहीं करता, लेकिन हां इसका इलाज होता है और इलाज होने के बाद जब इसमें सेहत आना शुरू होती है और अंदर ताकत आना शुरू हो जाती है तो ताकत आने के बाद फिर इसे कहना नहीं पड़ता बैठो, वो कहता मुझे बिठाओ, कहना नहीं खाओ, लाओ खाओ, खाना लाओ, प्यास लगी है, क्यों, अंदर ताकत पैदा हुई, इलाज हुआ, मेहनत हुई है, वो खुद अपनी जान से चलने की फरमाइश करता है। आज के मुसलमान के ईमान का हाल यह है, ईमान तो है, कितना ईमान है, वो बीमार जितना, उसे कहो नमाज पढ़ो, झूठ छोड़ दो, रिश्वत बदलो, कोई काम करने तैयार नहीं, अंदर ताकत ही नहीं है, ईमानी ताकत ही नहीं है अंदर। अब अगर ये मेहनत करके अपनी ईमान की ताकत पैदा करेगा और अंदर ईमान जब दोस्तों ताकत पैदा होगी और ईमान में कुवत आएगी और ईमान अपनी हकीकत के साथ दिल की गहराइयों में जब उतर जाएगा, अब ये ईमान वादे को कहना नहीं पड़ेगा पांच दिन की नमाज पढ़, वो खुद पढ़ेगा कि मस्जिद कहां है, दुनिया के मुल्कों में जाता है वह पूछता है मस्जिद कहां है, नमाज पढ़नी है। हां जब उसमें ईमान की ताकत आती है तो रिश्वत खुद छोड़ता है, मुझे रिश्वत नहीं चाहिए, जब ईमानी ताकत अंदर आएगी ये जुल्म छोड़ेगा, ईमानी ताकत अंदर आएगी ये खुदा की मखलूक के साथ हमदर्दी के जज्बा इसमें आएगा, ایمان اندر بننے کے بعد, ایمان اندر بننے کے بعد زندگی بدلے گی. اس کی یہ محنت ہے کہ اپنے گھروں سے نکلو, نبی والے نہج پر محنت پر اپنے آپ کو ڈالو. اللہ نے, اللہ کے نبی نے اپنی امت کو اپنی ختم نبوت والی عظیم محنت پر ڈالا. ہر مسلمان کی جان اور مال نبی والی محنت پہ لگوائی گئی, اور ہر مسلمان کو اپنے گھر سے باہر نکالا گیا. ہاں, ہجرت اور نصرت, یہ دو محنتیں زندہ کی گئی امت میں. ہر فرد امت کسی وقت میں مہاجر تھا, اپنے گھر کو چھوڑ کر اللہ کی راہ میں نکل کر ایمان کی دعوت میں. یہ چار اعمال نبوت ہیں, ایمان کی دعوت, تعلیم کے حلقے, ذکر و عبادت کا ماحول اور خدمت. یہ چار اعمال اعمال نبوت ہیں, اور نبوت والی محنت کے اعمال ہیں. ہر فرد امت اپنی ذات سے, اپنی جان اور مال کے ساتھ ان اعمال کی محنت میں لگتا تھا, جس کے نتیجے میں اس کے ایمان کو پانی پہنچتا تھا, اس میں تقویٰ آتا تھا, اس میں خوف خدا آتا تھا, یہ اللہ کی عظمت اور بڑائی دل میں اتار کر چلتا تھا. اور جب جتنی ایمان کی طاقت اور ایمان میں قوت پیدا چلتی گئی, محنت پیدا ہوتی گئی, اتنا اس کی زندگی سے اللہ کی نافرمانی اور معاشرت ختم ہونا شروع ہوئی, اور اللہ کی طاعت اور احکام والی زندگی اس کے اندر آنا شروع ہوئی, جس کے نتیجے میں اللہ کی مدد کا مستحق بن کر دنیا میں چمکا اور آخرت میں چمکا ہے. اور یہ زندگی گزارتا ہوا دنیا میں گیا, دنیا کے انسانوں کو اس کے ذریعے ہدایت ملی. دنیا کے انسان اس مسلمان کی زندگی کو دیکھ کر اسلام کو سمجھیں گے, باتوں سے نہیں. دس از اسلام, اس سے اسلام سمجھ میں نہیں آئے گا. دس از اسلام, یہ سمجھ میں نہیں آئے گا. آئی ایم مسلم, میں ہوں مسلمان. میری زندگی کو دیکھو, میرے اخلاق کو دیکھو, میرے کیریکٹر کو دیکھو, میرے رہن سہن کو دیکھو. حضرات صحابہ رضی اللہ اجمعین نے دنیا کی قوموں کو ہی نہیں کہا یہ اسلام ہے, دنیا کی قوموں کو کہا ہم مسلمان ہیں اور ہمارے جیسے تم بھی بن جاؤ. آج تو میری زندگی سے میری بیوی کو اسلام نہیں ملا, میری بد اخلاقی سے وہ مجھ سے الگ ہونا چاہتی ہے, میری اولاد کو میرے ذریعے اسلام نہیں مل رہا, میرے نوکروں کو اور میری فیکٹری میں کام کرنے والوں کو میرے ذریعے اسلام نہیں مل رہا, دنیا کی قوموں کو تو کیا اسلام ملے گا. اس لیے کہہ رہے ہیں مالدار سے, فیکٹری والے سے, ہر ایک سے کہا جا رہا ہے اپنے گھر کو چھوڑ کر نبی والی محنت میں اپنے آپ کو نکال, اپنی جان اور مال لے کر اللہ کی راہ میں ان اعمال نبوت میں اپنے آپ کو مشغول کر, اور پھر اللہ سے مانگ, اے اللہ وہ ایمان دے دے جو تو چاہتا ہے, اور وہ زندگی دے دے تو چاہتا ہے. اللہ سے جب مانگو گے, محنت کر کے مانگو گے, اللہ ہمیں وہ زندگی دے گا, ہمارے اندر طاقت پیدا ہو جائے گی, ہمیں دین پر چلنا آسان ہوگا. اور ایک ایک مسلمان کو اس محنت کے لیے تیار کرنا, تاکہ ہر مسلمان, آج کا مسلمان ڈاکٹر بننے کی محنت کرتا ہے ڈاکٹر بن گیا, انجینئر بننے کی محنت کرتا ہے انجینئر بن گیا, فیکٹری کا مالک بننے کی محنت کرتا ہے وہ مل گئی سے. آج کا مسلمان ایماندار بننے کی محنت نہیں کرتا, لہذا ایماندار نہیں بن رہا. میں ایماندار بن جاؤں, میں اللہ کا بنتا بنوں, میں پیارے آقا لاسم کا امتی بن کر میں زندگی گزاروں, یہ محنت زندگیوں میں نہیں ہے, نہ گھروں میں ہے, نہ زندگی میں ہے, نہ میرے دوستوں میں, دوستوں آپس کے رہن سہن میں ہے, جس کی بنیاد پر میرے دوستوں دین زندگیوں سے نکلتا جا رہا ہے. اور مسلمان اپنی ذات سے دنیا کی قوموں کے سامنے اسلام کے خلاف زندگی لے کر میرے دوست حاضر ہو رہا ہے, دنیا کے انسان اس سے نفرت کر رہے ہیں. حضور کے زمانے میں اس مسلمان کو لوگ عزت کی نگاہ سے دیکھتے تھے, اور میں دوستوں جب یہ ان کے ملکوں کو چھوڑ کے جانے کی فکر کرتا تھا کہ اب ہمارا کام پورا ہو گیا, اب ہم آگے بڑھیں گے, تو وہ روتے تھے, تم ہمیں چھوڑ کے کہاں جاؤ گے, ہمیں تو تمہارے جیسے بھرے انسانوں کی ضرورت ہے, تم ہمارے ملک میں رہو, ہمیں صحیح زندگی سکھاؤ. میرے دوستوں یہ معاملہ تھا, اور یہ مسلمان ان فکروں کو لے کر اور اس محنت کو لے کر دنیا کے ملکوں میں تاجر بن کے بھی گیا, تب بھی میرے دوست اس کے ذریعے دنیا میں ہدایت پھیلی, اس کی تجارت, اس کے اخلاق, اس کی معاشرت کو دیکھ کر دنیا کے ملک والے اسلام میں داخل ہوئے ہیں. اس لیے میرے بھائیوں یہ اجتماع یہ نہیں ہے کہ ہر سال اجتماع ہوتا ہے ٹونگی میں, 10 لاکھ 15 لاکھ جمع ہو جاتے ہیں چھوٹ, اور دوسرا عرفات کے میدان کے علاوہ دوسرا بڑا مجمع ہوتا ہے, یہ فخر کرنے کے لیے نہیں ہے, یہ تو اپنی زندگی کو بدلنے کے لیے ہے, اپنی محنت کو بدلنے کے لیے ہے. یہ مسلمانوں کا ملک ہے, یہ مسلمانوں کا ملک ہے, اس میں اسلام کہاں ہے؟ اسلام کہاں ہے؟ کون اللہ نے اپنی زندگی میں اسلام لانے کی فکر کر رہا ہے؟ کون اپنے میدوں سے اپنے علاقوں میں اللہ کے نبی والی زندگی لانے کی فکر کر رہا ہے؟ اس ملک میں آنے والا کون ہدایت دے کے جا رہا ہے؟ کیوں ہماری زندگی میں دین نہیں ہے, ہمارے معاشرے میں دین نہیں ہے, ہماری عورتوں میں حیا اور زندگی والی نہیں ہے, ہمارا تاجر صحیح تاجر نہیں ہے. جن سے دنیا کے انسانوں کو میدوں سے معاملہ پڑتا ہے ان کی زندگی وہ دیکھ رہے ہیں, ان کی زندگی کیا ہے؟ اس میرے بھائیوں ایک بات کہی جا رہی ہے, ہم سب دیکھو موت کے پہلے پہلے کچھ کر لینا ہے, ورنہ موت کے بعد اگر انسان نے اپنی فکر نہیں کی اس دنیا کی کمینہ کے پیچھے زندگی برباد کر کے اسے جمع کر کے یہاں چھوڑ کے چلے جائیں گے, اپنے کو نہیں بنایا, موت کے بعد انسان خون کے آنسو رہے گا اور اس کے خون کے آنسو سے کوئی فائدہ نہیں دیں گے. موت سے پہلے پہلے اپنے کو بنانا, اپنی اولاد پہ رحم کھاؤ, یہ مسلمان بنے, یہ اللہ کے بندے بن زندگی گزارے, یہ خدا کی مخلوق پر رحم کھانے والے بنے. اس کی میرے دوستو ایک محنت ہے, اس محنت کو ہمیں اپنی ذات سے سیکھنی ہے, کرنی ہے, اپنے گھروں میں اپنے بازاروں میں نبی والی محنت کے ساتھ زندگی گزارنی ہے. جب اس محنت کے ساتھ زندگی گزاریں گے ہماری زندگی بھی صحیح بن جائے گی, دنیا میں ایمان اور ایمانی زندگی پھیلے گی, ہم اس کا ذریعہ بنیں گے اور دنیا کے انسانوں پر سب سے بڑا مسلمان کا احسان ہوگا اور دنیا کے انسان ہلاکت سے بچیں گے, بربادی سے بچیں گے. یہ میرے دوستو خدا کی دھرتی پر انسان جتنا باغی بنتا جائے گا یہ اللہ کی طرف سے میرے اللہ کی غضب غصہ اس پر آتا چلا جائے گا. یہ زلزلے, یہ سیلاب, یہ جو کچھ دنیا میں ہو رہا ہے یہ انسانوں کی کمائیاں ہیں, ان کے اعمال پر حکم ہوئی میرے دوستو, یہ اوپر سے فیصلے آ رہے ہیں. خدا کی قسم یہ ختم نہیں ہو سکتے جب تک انسان صحیح نہیں بنا ہے, جب تک انسان اپنے آپ کو نہ بدلے وہاں تک اس کے حالات نہیں بدلیں گے. انسان اپنے آپ کو بدلے, اللہ کے بندے اور خدا کے احکام زندگی پر اپنے آپ کو لانے کی فکر کرے گا, خدا اپنی قدرت سے ان حالات کو صحیح میں دوست و درست کر دے گا, دنیا میں امن و امان قائم ہو جائے گا, موت کے بعد ہمیشہ زندگی بن جائے گی. اتنی بڑی ذمہ داری کے لیے اجتماع ہے, اتنی بڑی ذمہ داری کی اجتماع ہے کہ اجتماع میں آ کر اپنے بارے میں فیصلہ کرو میں اللہ کا بندہ ہوں, مجھے اللہ کا بندہ بن کر جینا ہے, میں حضرت محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم کا امتی ہوں, دنیا کے ایک ایک انسان کی ہدایت اور ایمان کی فکر کرنا میرے ذمے ہے. دنیا کا ہر انسان ہدایت پر آ جائے, اللہ کا بندہ بن کر جیے تاکہ اس کی دنیا آخر بن جائے. اس عظیم محنت کے لیے فیصلہ کر کے یہاں جو محنت میں اپنے آپ کو جب جانے والے قربانی کے ساتھ تھکانے اور میرے دوست قربان کرنے کے فیصلے کر کے اللہ کے راستے کی محنت اور ایک ایک دنیا کے ملک میں جا کر محنت کو زندہ کرنا تاکہ دنیا کے انسان ایمان و ایمان کی محنت پر آ جائے, تاکہ دنیا میں ایمان و زندگی زندہ ہو جائے اور دنیا میں امن امان قائم ہو جائے. اس کے لیے سب کے سب طے کرو آج سے موت تک نبی والی محنت کو اپنی زندگی کا مقصد سمجھ کر اور اپنی ذمہ داری سمجھ کر موت تک اس محنت کو کریں گے. میرے محترم دوست اور بزرگ برتمان زمانہ کے مسلمان جانے آسے نہ کن تر ابستھا ہمارے سکل جانا آجر ابستھا ہمارا جانا آسلمان ایک چائے نہ ایک کتار مخے سیکار کرے نہ جو ہمیں کافر مشرک مت جیون جاپن کرو یہ کھو مخے بولے نا کچھ سبائی چائے جو ہمیں ایک مسلمان ہسے تھی কিন্তু থাকতে পারতেছে না, মুসলমান হিসেবে আমরা থাকতে পারতেছি না, প্রকৃতপক্ষে মুসলমান যারা ছিল তাদের মতো হয়ে আপনার আমি জীবনযাপন করতে পারতেছি না, ইচ্ছা থাকলেও অনেকের দ্বারা হয়ে উঠতেছে না. কারণ হইল কি, ভিতরের ওই শক্তিটা এমন দুর্বল হয়ে গেছে, ভিতরের যেই শক্তি মুসলমানকে মুসলমান হিসেবে সারা দুনিয়ার কাছে পরিচিত করায় ওই শক্তি দুর্বল হয়ে গেছে, এমন দুর্বল যে আইসিইউতে থাকা রোগীর মতো কোন রকমের বেঁচে আছে. যে সমস্ত রোগী আইসিইউতে ভর্তি থাকে এ কথা তো বলা যায় সে মারা যায় নাই, মারা গেল তো তাকে কবরে দিয়ে দিত, কিন্তু তার অবস্থা হলো এরকম যে তাকে যদি বলা হয় যে বসো লড়াচলা নাই, চোখ বন্ধ, খাও লড়াচলা নাই, চলো লড়াচলা নাই, কিন্তু সে বাঁচা আছে, পালস বলতেছে যে সে বাঁচা আছে, তার পালস চলতেছে। মুসলমানদের ইমানের অবস্থা হয়ে গেছে এরকম, ওই লোকটা যেমন জীবিত আছে কিন্তু চলার কোন শক্তি নাই, জীবিত আছে চলার শক্তি নাই, যার কারণে সে চলে না, যার কারণে সে বলে না, যার কারণে সে খায় না, কিন্তু এখানে তার চিকিৎসা চলতেছে। যদি হায়াত থাকে তাইলে দুই চার দিন পরে সুস্থ হইলে এখন আর তাকে বলতে হয় না যে বসো, সে আশেপাশে যারা আছে তাদেরকে কি বলে আমাকে বসাও, তাকে আর বলতে হয় না যে খাও, সে কি বলে আমাকে খাওয়াও, আমার খিদে লাগছে। আশেপাশে যারা আছে তারা তাদেরকে বলতে হয় না যে একটু চলো, সে কি বলে আমাকে একটু হাঁটাও। মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, ওই আইসিইউ রোগীর মতো হলো অবস্থা, যে ইচ্ছা থাকলেও মুসলমানের মতো জীবনযাপন করার মতো শক্তি ভিতর থেকে আমাদের নাই, ভিতরে নষ্ট, ওই শক্তি দুর্বল হয়ে গেছে। এই দুর্বল হওয়ার কারণ হইল যেই মেহনতের দ্বারা ইমানের শক্তি বাড়ে ওই মেহনতকে আমরা ছেড়ে বসে আছি, ওই মেহনতটা আমাদের হাত ছাড়া হয়ে গেছে। যেই মেহনতের দ্বারা ইমান শক্তিশালী হয় ওই মেহনত আমাদের হাত ছাড়া হয়ে গেছে, আর যে মাহলে যে মেহনত করতে হয় ওই মাহল থেকে আমরা দূরে সরে আছি। এই জন্য মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, আজকে আমাদের সকলকেই নিয়োগ করতে হবে, আমরা ইমানের ওই মেহনত করব যেই মেহনতের দ্বারা আমাদের ইমান শক্তিশালী হয়। কি বলেন? ওই মেহনত করবো তো ইনশাআল্লাহ, ইমানের ওই মেহনত করব যেই মেহনতের দ্বারা ইমান শক্তিশালী হয়ে ইমান আমার অঙ্গ প্রত্যঙ্গর দ্বারা সহি আমল বের হয়। যখন নাকি ইমান শক্তিশালী হবে, আমল ঠিক হবে, তখন আল্লাহ তাআলা হালাতের মধ্যে পরিবর্তন আনবেন। হালাতের সম্পর্ক হলো ইমান আর আমলের সাথে, ইমান আর আমলের সম্পর্ক হলো মেহনতের সাথে। নবী এসে সাহাবাদেরকে এই মেহনত করাইছেন, সাহাবাদেরকে এই মেহনত করাইছেন, মেহনত করার কারণে সাহাবারা তাদের ইমান মজবুত হয়েছে, তাদের আমল ঠিক হয়েছে। ইমান মজবুত হয়েছে, আমল ঠিক হয়েছে কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে তারা গায়েবী সাহায্য দেখছেন, এবং তারা ইমান আমলের মেহনত করে ইমান নিজের জীবনকে ঠিক করছে। ঠিক করার পরে তারা বলছে, দাওয়াত দিছে, তারা দাওয়াত দিতে যে আমাদের মতো হয়ে যাবে, আমরাও হলাম মুসলমান। আর আজকের কি বলে, এটা হলো ইসলাম, বই এখান দেখায় যে এটার মধ্যে ইসলাম, আমি মুসলমান এটা বলার সাহস কারো নাই, যে আমি মুসলমান এটা বলার সাহস নাই। মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, সাহাবাদের দাওয়াত ছিল জিন্দেগি দিয়ে জীবনকে পেশ করতেন, তারা ইসলামী জীবনকে পেশ করতেন, ইমানি জীবনকে পেশ করতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে একটা মাহলের মধ্যে রেখে ইমান আমলের মেহনত করায় তাদেরকে সারা দুনিয়াতে পাঠাইছেন, যেখানে তারা গেছে ওইখানকার লোকগুলো তাদেরকে সম্মান করছে, তারা দেখাইছে যে আমরা হইলাম মুসলমান, আমরা হইলাম ইসলাম। দেখা অমুসলমানেরা প্রভাবিত হইত, তারা প্রভাবিত হয়ে তারা তাদেরকে মহব্বত করত, তারা তাদেরকে থেকে তারা চলে যেতে চলে তারা কানত, তাদেরকে যাইতে বাধা দিত যে আমাদেরকে ওই দিনের দরকার, তোমাদের মধ্যে যে গুণাগুণগুলো আছে ওইটা আমাদেরকে দরকার, তোমরা আমাদের কাছে থাকো, আমরা তোমাদের কাছ থেকে শিখব। মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, আজকে তো আপনারা আমি এমন মুসলমান হয়ে গেছি, আমার স্ত্রী আমার কাছ থেকে ইসলাম শিখতে চাইতেছে না, বলে রাখো তোমার উপদেশ রাখো, তোমাকে খুব দেখছি, আমার সন্তান আমার থেকে ইসলাম নিতে চাইতেছে না, আমার কর্মচারী আমার থেকে ইসলামের কিছু পাইতেছে না, আমার পূর্বেরা আমার থেকে ইসলামের কিছু দেখতেছে না। মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, মুসলমানদের তো এমন দুরবস্থা হয়ে গেছে যে তার কাছে ইসলামী কোন শিক্ষা নাই, ইসলামী কোন দীক্ষা নাই। মুসলমান সারা দুনিয়াতে আজকে অমুসলমানদের কাছে যাইতেছে, তাদের বেশভূষায় যাইতেছে, অমুসলমানের তাকে আলাদা কিছু দেখে না। যখন নিজের জাত ধর্মকে বিসর্জন দিয়ে অমুসলমানদের সাথে মিলে যাইতেছে, তাদের সাথে মিলতে চাইতেছে, তখন এই মুসলমান তাদের কাছে ঘৃণিত হয়ে যাইতেছে, যে তাদের সুযোগ সন্তানী আমাদের কাছ থেকে কিছু পাওয়ার জন্য ওদের ধর্মকে সে বিসর্জন দিয়ে আসছে। ওদের ধর্ম অনুযায়ী লেবাস নাই, ওদের ধর্ম অনুযায়ী চেহারা নাই, এটা হল সুযোগ সন্ধানী। সারা দুনিয়ার মানুষের কাছে, সারা দেশের কাছে মুসলমানরা হলো উপেক্ষিত বর্ণবাদে ঘৃণিত। কারণ হল নিজের ধর্মকে তারা বিসর্জন দিয়ে দিছে। মেরে মোহতরাম দোস্তার বুজুর্গ বলেন, যেখানে এই গর্ব করার অহংকার করার কোন সুযোগ নাই, এই জন্য এই ইস্তেমানা যে আরভার ময়দানের পরে সবচেয়ে বড় মাজমা আমাদের টঙ্কিত হয় প্রতি বছর, এটা গর্বের বিষয় না, এটা কোনো অহংকারের বিষয় না, এটা তো হল অনুশোচনা করার দরকার ছিল, অনুতাপ করার দরকার ছিল যে দূর দূরান্তের থেকে বিভিন্ন দেশের থেকে আমাদের দেশে এই মেহমানরা আসতেছে, তারা আমাদের কাছ থেকে কি নিয়ে যাবে? আমাদের কাছে তো ইসলাম নাই, আমার ব্যক্তি জীবনে ইসলাম নাই, আমি ব্যক্তি জীবনে সুন্নত শরীয়তের পাবন্দ না, আমার ঘরে সুন্নত শরীয়তের পাবন্দি নাই, আমার স্ত্রী ইসলামের উপর চলে না, আমার মেয়ে ইসলামের কোনো পরোয়া করে না, এই সমস্ত মানুষরা এসে আমার কাছে, আমাদের দেশে আসছে, আমাদের কাছে যা আছে তাই তো নিয়ে যাবে, তাই তো নিয়ে যাবে। মেরে মোহতরম দোস্তো বুজুর্গ, এইটা এই মুজাকারার জন্য এই মজলিস, যে আমরা আমাদেরকে কি করে ঠিক করতে পারি। মেরে মোহতরম দোস্তো বুজুর্গ, কোন রাস্তায় ঠিক করতে হবে এটা কোনো তালাশ করা লাগবে না, রাস্তা কেমন পর্যন্ত সমস্ত মানুষের ইমান আমল ঠিক করার মেহনত যেটা, এটা নবী দিয়ে গেছেন কোরআন হাদিসে, তার বিবরণ এখন পর্যন্ত ওইভাবেই আছে যেভাবে নবী বলে গেছিলেন। আমরা যদি এই মেহনতকে আবার শুরু করি, ওই মেহনতকে আবার আপন করি, আমাদের ইমান ঠিক হয়ে যায়, আমাদের শরীর থেকে নির্গত আমলটা ঠিক হয়ে যায়, আমাদের দিল আল্লাহর দিকে মুতাওয়াজ্জে থাকে, আমাদের আমল আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী হয়, তো মেরে মোহতরম দোস্তার বুজুর্গ, আল্লাহ তাআলা আমাদেরকে আবারও আল্লাহ তাআলা আমাদেরকে যে যেখানে আছি আল্লাহ তাআলা ওইখানে বসেই আল্লাহ তাআলা কামিয়াব করবেন। আল্লাহ তাআলা হাজারো মানুষের হেদায়েতের জরিয়া বানাবেন, কিন্তু যেই মহলে আমি থেকে নষ্ট হয়েছি ওইখানে বসে থেকে এটা হবে না, এটার জন্য ওই মহল থেকে বের হয়ে আসতে হবে। এই জন্য বলা হয় যে চার মাসের জন্য বের হওয়া, চার মাসের জন্য বের হয়ে নিজের ইমান আর আমলকে ঠিক করা, আল্লাহ তাআলার বড়াই দিলের মধ্যে বসা, আল্লাহ তাআলার একত্ববাদের দাওয়াত দিয়ে দিয়ে আল্লাহ তাআলার একত্ববাদকে নিজের অন্তরের মধ্যে গাঁথা। আল্লাহ তাআলা সবকিছু করেন, আল্লাহ তাআলা সর্বশক্তিমান, এই কথাটাকে বলতে বলতে নিজের অন্তরকে এটাকে মানানোর জন্য চেষ্টা করা, যেদিন অন্তর এটাকে গ্রহণ করে নেবে, যেদিন অন্তরকে গ্রহণ করে নেবে ওই দিন অন্তরের মধ্যে তালাশি শুরু হবে, আর কোন কাম করলে আল্লাহ খুশি হন, কোন কামের দ্বারা আল্লাহ তাআলা নারাজ হন। মেরে মোহতরম দোস্তার বুজুর্গ, আজকাল তো আমার এটার কোনো তালাশি নাই, আমার যা মনে চাই তাই করি, মিথ্যা বলতে চাইলে মিথ্যা, মিথ্যা বলতে মনে চাইলে মিথ্যা বলি, ঘুষ খাইতে মনে চাইলে ঘুষ খাই, আমার ইসলাম আমাকে ওই ঘুষের হাত থেকে, ঘুষের থেকে আমাকে বাঁচাইতে পারতেছে না, সুদের হাত থেকে আমার ইসলাম আমাকে বাঁচাইতে পারতেছে না, আমার ইসলাম এত দুর্বল হয়ে গেছে আমাকে কোনো হারাম কাম থেকে বাঁচাইতে পারতেছে না। তো মেরে মোহতরম দোস্তার বুজুর্গ, কারণ কি? কারণ হলো যেই মেহনতের দ্বারা ইমান শক্তিশালী হয়, যেই মেহনতের দ্বারা আমলের মধ্যে পরিবর্তন আসে, ওই মেহনত আমাদের থেকে ছুটে গেছে। এই মেহনত, এই যে মাজমা, এই যে দাওয়াত তবলীগের নামে দৌড়ভাগ, এটার উদ্দেশ্য হলো ওই মেহনতকে পুনরায় চালু করা। মুসলমান আবার যখন ওই মেহনতকে পুনরায় চালু করবে, তখন আল্লাহ তাআলা আসমান জমিনের বরকতের দরজা আল্লাহ তাআলা আবার খুলে দিবে। মুসলমানের ইমান যখন ঠিক হয়ে যাবে, মুসলমানের ভিতর তাকওয়া পয়দা হবে, মুসলমান আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ভয় করে সব রকমের গুনাহ থেকে ফিরে থাকবে। আজকে যেমন মুসলমান মানে হলে সব রকমের গুনাহ করে, এমন কোন গুনাহ নাই যেটা মুসলমানে করে না, ওই অবস্থাটার পরিবর্তন হবে, এমন মুসলমান হবে যে মুসলমান সব রকমের গুনাহ থেকে বেরিয়ে থাকবে, এমন মুসলমান হবে যে মুসলমান আল্লাহ তাআলার সমস্ত হুকুমের পাবন্দ হয়ে জীবনযাপন করবে, ব্যক্তি জীবনে আল শরীয়তের পাবন, পারিবারিক জীবনে শরীয়তের পাবন, সামাজিক জীবনে শরীয়তের পাবন, মিল কল কারখানার মধ্যে শরীয়তের পাবন, হার জায়গার মধ্যে সে শরীয়তের পাবন হয়ে যখন চলবে, আল্লাহ তাআলা বলেন তখন আসমান জমিনের বরকতের দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন। যখন এইরকম মুসলমান দুনিয়ার মুসলমানেরা দেখবে এইরকম মুসলমানদেরকে, তো মেরে মোহতরম দোস্তার বুজুর্গ, তারাও তাদের জিন্দগি বদল করার ফয়সলা করবে। কারণ অন্য কিছু দিয়ে তারা ইতমিনান হইতে পারে নাই, তাদের পেরেশানি অস্থিরতা দূর করতে পারে নাই। দিন যত যাইতেছে পেরেশানির অস্থিরতা তত বাড়তেছে। মেরে মোস্তফা বুজুর্গ ফিরে আসবে কোথায়, ওই জায়গাটাও তাদের কাছে তারা পাইতেছে না, তালাশ করে ফিরে আসার জায়গা তো একমাত্র ইসলামই ছিল, কিন্তু মুসলমানদের হলে ইসলামের মধ্যে বাধা হয়ে আছে। এই মুসলমান যখন ঠিক হয়ে যাবে, সমস্ত মুসলমানদের ইমান ঠিক, সমস্ত মুসলমানদের আমল ঠিক, সমস্ত মুসলমানদের মুসলমানেরা প্রতি পদে পদে আল্লাহ তাআলার নুসরতার সাহায্য দেখতেছে বলে অমুসলমানদের যখন দেখবে, তো মেরা মুক্তর মেরে মোহতরম দোস্ত বুজুর্গ তারাও দলে দলে ইসলামের দিকে আসতে থাকবে। এই জন্য আমি মেহনত করবো তো কি বলেন ভাই? হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই তৌফিক দিয়ে দেয়। ওই ইমান আমলের মেহনত ঠিক করার নামই হল দাওয়াতের মেহনত। ইমান আমলের মেহনত যেটার দ্বারা ঠিক হয় ওইটি হল নবী আলা মেহনত, যেই মেহনতের দ্বারা ইমান আমল ঠিক হয় ওইটি হল দাওয়াতের মেহনত। এই জন্য চার চার মাসের জন্য নগদ নগদ হিম্মত করে করে আমরা দাঁড়াই যে আমরা আমাদের জিন্দিগির মধ্যে জিন্দিগিকে বদলাইতে চাই, আমাদের হালাতকে বদলাই